প্রথম দিন ছিল, আর মানে এখনো পর্যন্ত এই 6 জন ক্লাস করেছে, 2 ক্লাস হয়েছে এখনো পর্যন্ত, 6 জন ক্লাস করেছে। প্রথম দিন ছিল 4 জন, দ্বিতীয় দিন ছিল হচ্ছে 3 জন, মানে একজন রিপিট ছিল আর কি, ঠিক আছে। আজকে আবার হচ্ছে 4 জন, 1 জন রিপিট, ঠিক আছে। তার মানে হচ্ছে 6 আর 3 9 জন হলো, হ্যাঁ এরকম হতে। তো আমাদের যেহেতু এরকম কোনো ব্যাপার নেই যে একটা ক্লাস করলে পরের ক্লাসটা আবার তার পরের ক্লাসগুলো করতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা জিনিসই হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। তার কারণ হচ্ছে যে এই যে আমি প্রথমে গৌরচন্দ্রিকা করে নিচ্ছি, তার কারণ হচ্ছে যেহেতু 3 জন নতুন আছে, হ্যাঁ তোর কাছে হয়তো রিপিট মনে হতে পারে। তো মানে প্রথম দিনই আমি বলে দিয়েছিলাম ওটা, যে আমরা যেহেতু একটা মানে আমাদের সময় এবং পরিসরে দাঁড়িয়ে একটা পলিটিক্যাল ফিলোসফি তৈরি করার একটা প্রজেক্ট আমার আছে, এইভাবেই বলছি কথাটা, কারণ এইভাবে বললে জিনিসটা বুঝতে সুবিধা হয় আর কি। কোত্থেকে এলো প্রজেক্টটা সেটাও আমি প্রথম দিন বলেছিলাম, প্রণব জানে। সেটা হচ্ছে যে অ্যাক্টিভিজমের মধ্যে থেকে, অ্যাক্টিভিজমে মানে পলিটিক্যাল অ্যাক্টিভিজমের মধ্যে থেকে মানে আটকে গিয়ে এটার একটা মানে চেষ্টা শুরু করা আর কি, হ্যাঁ। তবে যাই, আমি ছাত্র রাজনীতি করেছি এক সময় বা তারপরে যা যা করেছি সেগুলো যে ধরনেরই যাই হোক, আমি নিজে ভাবতাম যে ওটা হচ্ছে এক ধরনের অ্যাক্টিভিজম, মানে মানে নিজের কোনো গেনের কথা না ভেবে সেই কাজটা করছি, এই এইটাকে আমি বলছি যে অ্যাক্টিভিজম আর কি, ঠিক আছে। তো এবং পলিটিক্যাল এভাবেই ভাবতাম আমি, মানে রাজনৈতিক একটা অ্যাক্টিভিজম করছি। এবার করতে করতে মানে একটা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছি বা পৌঁছে গেছি দাদা অনেকদিন আগে থেকেই, এটা আজকের ব্যাপার নয়, যে আমি উদাহরণ দিয়েছিলাম প্রথমটাতে যে যেন একটা সমুদ্রে উথালি পাথালি সমুদ্রের মধ্যে একটা হঠাৎ জেগে উঠলাম, দেখি যে শুধু নৌকা আছে আর আমার কাছে একটা হাল আছে আর কি। এবার মানে প্রায় মানে আমার কিন্তু বাঁচার ইচ্ছে না করলেও ইনস্টিংক্ট থেকে ওই হাল দিয়ে আমাকে একটু মানে ইয়ে করতে হবে, এরকম একটা জায়গায় একটা প্রায় পৌঁছে যাওয়ার মতন পরিস্থিতি। ঠিক ওই পরিস্থিতিতে স্মৃতি সত্তা হাতের কাছে যা পাচ্ছি তাই ওপর দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যে একটা ওই মানে দিশার দিশা তৈরি করার আর কি, পলিটিক্যাল ফিলোসফি বা দিশা তৈরি করার, ঠিক আছে। যে পলিটিক্যাল কেন, কারণ ওই আমি যেহেতু পলিটিক্যাল অ্যাক্টিভিজম করতাম বলে মনে করতাম অন্তত, বা পলিটিক্যাল অ্যাক্টিভিজম করতাম বা এখনও করি সেই জায়গা থেকে। আর পলিটিক্যাল কথাটা, পলিটিক্যাল কথাটার অর্থ কি, পলিটিক্যাল কথাটার অর্থ কিন্তু একেবারেই টাইম অ্যান্ড স্পেস, ঠিক আছে। অর্থাৎ কি না, পলিটিক্যাল জিনিসটাই হচ্ছে খুব সময় এবং পরিসর দিয়ে নির্ধারিত, ডিটারমাইন্ড আর কি, হ্যাঁ। সেটা মানে তার কোনো অন্য মানে ইয়ে নেই, মানে ওই উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে প্রায় হুজুগের মতন আর কি পলিটিক্যাল ব্যাপারটা। হুজুগ মানে কি, হুজুগ মানে যেটা যুগের চেয়েও মানে অনেক বেশি নির্ধারিত আর কি, ঠিক আছে। যুগ বলতে হ্যাঁ একটা বুঝলাম আমি যে অনেকটা বড় একটা সময়কাল জুড়ে যুগ, যে কারণে ওই নজরুল বলেছিল আরে যুগের না হয় হুজুগের কবি বটি তোরে দাদা, ঠিক আছে, সেই রকম একটা জায়গা থেকে। তো সেই কারণেই এটা পলিটিক্যাল, টাইম অ্যান্ড স্পেসের দিক থেকে এরকম কোন এক অবস্থায় পৌঁছেছি আমরা বলতে পারছি যে আমাদের এখানে অন্তত বছর 20 ধরে মানে ভালো মতন বিশ্বায়ন কাজ করেছে, হ্যাঁ, বিশ্বায়নের একটা ইয়েতে। ফলে আমরা এখন বলতে পারি এমন আমরা এমন একটা সময় এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেটা হচ্ছে একটা ইংরেজিতে বললে পোস্ট গ্লোবালাইজেশন সোসাইটি বা উত্তর বিশ্বায়ন, মানে এখন বিশ্বায়নের খুব কিছু আশার নেই, বিশ্বায়ন এসে গেছে আর কি, হ্যাঁ। আমরা যখন ছোট ছিলাম 90s, আমরা যখন রাজনীতি করতে ঢুকি সেই সময়ে আমরা বিশ্বায়নের বিরোধিতা করতাম। কেন বিশ্বায়নের বিরোধিতা করতাম, তার কারণ হচ্ছে বিশ্বায়ন আসছে এবং আমার সমস্ত কিছু ছত্রখ্যান করে ভেঙে ফেলে দিচ্ছে, ফলে আমার লিবারালাইজেশন, গ্যাট, ডাঙ্কেল এইসব নিয়ে মানে অর্থনীতির ক্ষেত্রে এরকম প্রচুর কিছু করেছি আর কি, থেকে শুরু করে কম্পিউটার ঢুকতে দেবো না এই সব আমি করিনি হয়তো, কিন্তু সে সময় হয়েছে এবং আই ওন দ্যাট, মানে আমি সেগুলোকে মানে ওন করি আর কি ওইভাবে বললে। তো সেই রকম একটা পরিস্থিতি থেকে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে সেটা নয়। তো আমাদের এখন যাই মানে এটা ছিল আমার একটা পার্সোনাল প্রজেক্ট বা এখনও একটা পার্সোনাল প্রজেক্টই বটে, আজকের পরে আমি বলতে পারি একটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট, মানে আজকের ক্লাসটা হয়ে গেলে আমি এইভাবে জিনিসটা বলতে পারি আর কি। যে এবং এখানে যারা যারা আসছে, যারা যারা এই ক্লাসটা করতে আসছে, তারা কেন আসছে আমি কিন্তু জানি না, আমি মোটেই তাদেরকে এই আমার এই প্রজেক্টের মধ্যে ভেড়াতে চাইছি এরকম নয়, আমি মোটেই মনে করছি না যে এরা যে এটা করবে। তাহলে আমি কেন করছি, আমি করছি এই কারণে যে এটাতে আমার সুবিধা হবে, হ্যাঁ, এই ক্লাসটা নিলে আমার সুবিধা হবে, আমি যেটা করতে চাই তাতে আমার সুবিধা হবে, আমি জানি ইনটুইট করতে পারি আর কি, ইনটুইশনের মতন করে। যারা আসছে তাই জন্য তারা তাদের ডিফারেন্ট জায়গা থেকে আসতে পারে আর কি। কেউ হয়তো কে কেন আসছে আমি জানি না আর কি, সে তার জায়গা থেকে আসবে, ঠিক আছে। ফলে এখানে কাউকে লাগাতার ক্লাস করে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এটা সেই অর্থে কোনো স্টাডি ক্লাস নয়। হ্যাঁ, বা এমন একটা স্টাডি ক্লাস যে যেটার কোনো স্টুডেন্ট ওইভাবে নেই আর কি, কিন্তু টিচার আছে, ঠিক আছে। আগের দিন আমি এরকমই বলেছিলাম, তাই তো? এবার হচ্ছে শুরু করেছি কিন্তু এখনো ঠিক বুঝে উঠতে পারিনি আর কি, ব্যাপারটা কি ইংরেজির জন্য না মানে ফিলোসফি গ্যাসের ওই না, মানে অ্যাকচুয়ালি দুটো কারণ, মানে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ যেটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আর একটা কারণ হচ্ছে যে যেভাবে অ্যাপ্রোচ করছে সেই অ্যাপ্রোচের সঙ্গে আমি ঠিক মানে কি বলবো কাইন্ড অফ পরিচিত নই আর কি। ল্যাঙ্গুয়েজটা খুবই প্রবলেম, আমার তো খুবই প্রবলেম। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ তো প্রবলেম বটেই, সঙ্গে অ্যাপ্রোচের সঙ্গে খুব একটা পরিচিত নই আসলে, মানে ওই ওই ওই রিপিটিশন আর রিজেম্বলেন্স বলে যে জিনিসটা আর কি, এখানে যে ডিফারেন্সটা দেখানো হচ্ছে সেখানে কি কোথাও একটা আমি আর উদ্ধার করে উঠতে পারিনি এখনো, তো ওটাই আর কি ব্যাপারটা। বলো। তো একটা কথা তো আমরা প্রায় ব্যবহার করি যে ইন্ডিভিজুয়াল, মানে এটা ঠিক যে আমি এই যে স্টাডি ক্লাসটা নিচ্ছি এই স্টাডি ক্লাসটা কিন্তু মানে ভিত্তি হচ্ছে, সবাই জানে এটা, আমি তবু আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ফারাকের দর্শন। ফারাকের দর্শন আজ থেকে 50 বছর আগে ফারাকের দর্শনের বইটা, মানে ডিফারেন্স অ্যান্ড রিপিটিশন, এই বইটা দিলিউজ লিখেছিল। কেন আমি ওই বইটা নিয়েছি সেগুলো ওই ওয়েবসাইটে ডিটেল লেখা আছে আর কি, যে ওই ওই ওই বইটার কে মানে মানে মেরুদণ্ড ধরে কেন এগোনো আর কি। তো আমরা আজকাল এই কথাগুলো খুব ব্যবহার করি যে ইন্ডিভিজুয়াল এবং পার্সোনাল, এই কথাগুলো খুব ব্যবহার করি আমরা। তো ইন্ডিভিজুয়ালের আমি বাংলা করছি না, ব্যক্তিগত বলা যেতে পারে, হ্যাঁ, আবার পার্সোনালও ব্যক্তিগত, ফলে মুশকিল, তাই আপাতত আমি ইংরেজিতেই সারছি কাজ, যেটুকু আমি বাংলা করতে পারিনি পরে করতে পারবো তখন বাংলা করা যাবে। এখন হ্যাঁ, ইন্ডিভিজুয়াল পার্সোনাল এগুলোর খুব ক্রেজ এখন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। পার্সোনাল প্রিটেন্স, হ্যাঁ, সেটা প্রচণ্ডভাবে খুব গুরুত্ব পেয়ে যাচ্ছে আর কি, যে আমি যা মনে করি সেই সেইটা। তো এবং আমরা জানি, ভেতরে ভেতরে আমরা জানি যে পার্সোনাল কথাটা আমরা যখন ব্যবহার করি তখন আমরা আসলে পুরোটা পার্সোনাল নই, কারণ আমরা সকালে একরকম রাত্রে একরকম, ঠিক আছে। তো বেশ মুশকিলের ব্যাপার আছে, হ্যাঁ, তো তবুও আমরা আমাদের মানে এই পার্সোনাল কথাটা ব্যবহার করি বা এই ইন্ডিভিজুয়াল কথাটা ব্যবহার করি। তো ইন্ডিভিজুয়াল কি, প্রথমত ইন্ডিভিজুয়াল কি নেই, আছে একটা মানুষ একটা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সে একটা ইন্ডিভিজুয়াল। এবার সেই মানুষটা বায়োলজিক্যালি কি, সেই মানুষটা হচ্ছে বায়োলজিক্যালি হচ্ছে তার বেশ কিছু কোষ আছে, যে কোষ তার প্রত্যেকটা কোষ আলাদা, তার এবং তার পাশের যে লোক তাদের প্রত্যেকটা কোষ আলাদা, ঠিক আছে, এরকম একটা জিনিস দিয়ে তৈরি। অতএব খুব স্বাভাবিকভাবেই একজনকে বলে দেওয়া যেতে পারে যে হ্যাঁ সে তো ইন্ডিভিজুয়াল, আমি যদি বায়োলজিক্যালি তাকে নির্ধারণ করতে চাই যে একটা লোক যে একদম পুরো সেপারেট ডিস্টিংক্ট অন্য সমস্ত কিছুর থেকে আলাদা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেক্ষেত্রে আমি যেই একজনকে বলে দেবো যে সে হচ্ছে একদম আলাদা একটা লোক, হ্যাঁ, তখনই আমার এই যে পার্সোনাল এবং ইন্ডিভিজুয়ালের যে সমস্ত কিছু সেটাকে ইয়ে করতে হবে। এটাকে এইভাবে ভাঙা যায় যে আমরা এইভাবে ভাঙতে পারি, মানে চেষ্টা করতে পারি আর কি, যে না আমার পায়ের একটা চাহিদা আছে, বাঁ পায়ের একটা চাহিদা আছে, ডান পায়ের একটা চাহিদা আছে, আমাদের প্রত্যেকটা অর্গানের আলাদা আলাদা চাহিদা আছে, এবং সেই প্রত্যেকটা অর্গান আলাদা আলাদা সেলফ আমি যদি বলি ভাবি, যে প্রত্যেকটা অর্গান আসলে আমার কোনো একটা আমি একটা সত্তা, মানে আমার মাথায় একটা সত্তা আছে এবং বাকিরা আমার হচ্ছে জাস্ট তাকে সার্ভ করে, ব্যাপারটা এরকম নয়। হ্যাঁ, আসলে প্রত্যেকটাকেই আমি যদি বলি যে প্রত্যেকটাই সত্তা, আমার প্রত্যেকটা কোষ আসলে এক একটা সত্তা, প্রত্যেকটা অর্গান থেকে আমি বললাম প্রত্যেকটা কোষ, ঠিক আছে, এরকম একটা সত্তা। হ্যাঁ, যেটা দেলিউজ, আমি বারবার কিন্তু দেলিউজ বলে সে কথাটা ব্যবহার করবো, হ্যাঁ, তো কেন করবো, তার কারণ হচ্ছে যেহেতু আমি ওখান থেকেই টানছি, জিনিসটা আমার মাথা থেকে বেরোচ্ছে এরকম মোটেই নয় আর কি। দেলিউজ যেটা বলেছে লার্ভাল সেলফ, হ্যাঁ, মানে যেমন তুমি ভাবো যে আসলে তুমি নও, তোমার তুমি কয়েক লক্ষ সেলফ দিয়ে তৈরি আর কি, ঠিক আছে, তুমি যখনই সেলফের কথা বলছো, তুমি যখনই একটা পার্সোনাল বা একটা ইন্ডিভিজুয়াল একটার কথা বলছো আর কি, তখন তুমি আসলে এখানে অন্য অনেকগুলো সেলফকে তুমি আসলে বাদ দিয়ে যাচ্ছ, বাদ দিয়ে তুমি আসলে ওই গোটাটার একটা ইউনাইটেড রূপকে, হ্যাঁ, তুমি দেখাতে চাইছো হচ্ছে যে মানে ইয়ে বায়োলজিক্যালি যদি আমি ব্যাপারটাকে মানে কনসিভ করি আর কি, ঠিক আছে, সত্যিই তাই, প্রত্যেকটা কোষ তার আলাদা মানে জীবন আছে, রাদার প্রত্যেকটা কোষের আলাদা জীবন আছে, প্রত্যেকটা কোষ যেহেতু আলাদা অতএব প্রত্যেকটা কোষের আলাদা আলাদা জীবন আছে, অতএব এবং সে জড়ো নয়, আমরা মানে যে ইয়ে থেকে জড়োকে যেভাবে ইয়ে করি, কারণ সে জন্মাচ্ছে মরছে এই পুরোটা, অতএব আমি কোনোভাবেই আমার ওপর যদি একটা সেলফকে আমি তৈরি করতে যাই, যদি না আমি আমার মাথাটাকে একটা এক্সট্রা পাওয়ারফুল জিনিস বলে মনে করি এবং বাকিকে তার স্লেভ বলে মনে করি, ঠিক আছে, তো সেটার প্রবলেমটা কী সেটা আমরা আগে দেখেছি, ওরকমভাবে মাথার অত মানে গুরুত্ব নেই আর কি, হ্যাঁ, তো এটা মুশকিল আছে। অথবা এবার আমি ভাবি যে একটা এই যে এখান থেকে ব্যাপারটা কী দাঁড়ালো, কেন গণ্ডগোলটা হচ্ছে, গণ্ডগোলটা হচ্ছে এই কারণে, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল দুরকম হয়, একটা ইন্ডিভিজুয়াল হচ্ছে ফ্রম আউটসাইড, ঠিক আছে, বাইরে থেকে যখন তোমাকে আমি দেখছি, ঠিক আছে, এটা হচ্ছে ফিজিক্যাল ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, আর আরেকটা ইন্ডিভিজুয়াল হচ্ছে যখন আমি ফ্রম উইদিন যখন আমি দেখছি, সেই ইন্ডিভিজুয়াল কি, সেই তার ক্যারেক্টারটা কি, সেটা ভৌত নয়, সেটা জীবন্ত, সেটা ফিজিক্যাল নয়, সেটা লিভিং জীবন্ত একটা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, এবার এই জীবন্ত ইন্ডিভিজুয়াল তখনই সেটা আর কোনো স্টেবল স্টেট নয়, সেটা আর কোনো স্থিতির একটা অবস্থা নয়, যে নিজে একটা কিছু, সে একটা অস্থিতির অবস্থা বা মেটাস্টেবল অবস্থা, আমরা ওই সায়েন্সে যারা পড়েছি সেটা হচ্ছে মেটাস্টেবল একটা অবস্থা, ঠিক আছে, সেই মেটাস্টেবল অবস্থার মধ্যে তার যেমন ফিজিক্যালিটির ব্যাপার আছে তেমনি আরও অনেক কিছু ব্যাপার আছে আর কি, হ্যাঁ, এই গোটা জিনিসটা নিয়েই সে, ফলে আমরা একটা যখন ইন্ডিভিজুয়ালকে বলছি সে ইন্ডিভিজিবল কোনোভাবেই কিন্তু সে ওই দিক থেকে কখনোই কিন্তু স্ট্যাটিক আইডেন্টিফাইড একটা ইন্ডিভিজিবল ওইভাবে কিন্তু কখনোই হলো না, হ্যাঁ, এখানেই প্রশ্ন আসবে যে যেটা যা নয় তাকে সেটা আমি ভাবতে যাবো কেন, আমি শুধু শুধু তাহলে ইন্ডিভিজুয়ালকে একটা ইউনিট ধরে একটা অ্যাটম ধরে, হ্যাঁ, কেন আমি শুরু করতে যাবো, আমরা এই যে বলে দিচ্ছি যে ওই ওই অ্যাটমটাই হচ্ছে মানে ইউনিটটা কি, ইউনিটটা হচ্ছে অ্যাটম, এবার তার উপর দাঁড়িয়ে আমার যাবতীয় যা যা কিছু, আসলে তাহলে কী দাঁড়ালো, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল বেসিক্যালি একটা মেটাস্টেবল স্টেট, তার মধ্যে কী কী আছে, তাহলে তার মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে তার বেশিরভাগ তার মানে 50-50 বলতে পারি, 70-30 বলতে পারি, যা হোক কিছু বলতে পারি, আমার কোনো ইস্যু নেই সেই দিক থেকে, সেটা হচ্ছে যে বেশ কিছু জিনিস যা তাকে তৈরি করেছে তার আগের যা ইয়ে থেকে তৈরি হয়েছে, আর বেশ কিছু জিনিস যা তার নতুন, আমি এইভাবে ব্যাপারটা ধরছি আর কি, একটা মেটাস্টেবল স্টেট, ঠিক আছে, এবার আগের থাকে আগের যা যা জিনিস সে ক্যারি করছে আর কি, যেগুলো তার হচ্ছে যাকে বলে লাগেজ আর কি, বা আগের যে জিনিসগুলো ক্যারি করছে, সেই জিনিসগুলো ধরা যাক যে কোনো একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে এরকমভাবে মানে সন্নিবদ্ধ হয়ে আছে, ঠিক আছে, প্লাস তার নিজস্ব একটা জিনিস আছে। এটা হচ্ছে খুব প্রাচীন একটা চিন্তা দর্শনের ক্ষেত্রে এবং বায়োলজির ক্ষেত্রে, যে আমি নামটা ভুলে গেছি আর কি, কে বলেছিল যে ব্যাপারটা কিছুই না, প্রত্যেকটা জিনিসই হচ্ছে 50% তার আগের জিনিস আর 50% হচ্ছে নতুন জিনিস, ঠিক আছে। যে কোনো লিভিং অর্গান মানে হচ্ছে, হ্যাঁ, তার মধ্যে ও 50% বলেছিল, 50% না হতে পারে, এরকম কিছু তার আগের জিনিস আর কিছু নতুন জিনিস তাই নিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। এরকমভাবে প্রশ্নটা হচ্ছে যে এই যে মেটাস্টেবল, তার মানে কি তখন আমরা একটা ওরকম সেলফ কেয়ার কখনোই একটা ফিলোসফিক্যালি বললে অন্টোলজিক্যাল বিইং হিসেবে নিতে পারছি না। অন্টোলজিক্যাল বিইং মানে কি? অন্টোলজিক্যাল বিইং মানে হচ্ছে যে যার অস্তিত্বকে প্রশ্ন করা যাবে না, যার অস্তিত্বটা হচ্ছে গিভেন, ঠিক আছে, হ্যাঁ, যার অস্তিত্বটা হচ্ছে গিভেন, যে অস্তিত্বটা হচ্ছে গিভেন বা দেওয়া আর কি, যে অস্তিত্বটা হচ্ছে ওই যার অস্তিত্বটা হচ্ছে, হ্যাঁ, ওই গিভেন আর কি, দেওয়া, সেটাকে প্রশ্ন করা যাবে না, হ্যাঁ, সেটা ধরে নিয়ে আমাদের শুরু করতে হবে। হ্যাঁ, একটা অ্যাটম বা একটা ইন্ডিভিজুয়াল ওরকম কিন্তু কে কিন্তু একটা অন্টোলজিক্যাল বিইং হিসেবে আর কল্পনা করা যাচ্ছে, বরং যেটা আমরা দেখতে পাচ্ছি যে যার একটা অন্টোলজিক্যাল ক্যারেক্টার আছে সেটা হচ্ছে ওই ইন্ডিভিজুয়েশনটা, হ্যাঁ, মানে ওই যে যেভাবে মানে ইন্ডিভিজুয়েশন, হ্যাঁ, একটা প্রক্রিয়া, ঠিক, যেটার মধ্যে দিয়ে জিনিসটা হচ্ছে আর কি, একটা ইন্ডিভিজুয়াল যেটার মধ্যে দিয়ে হচ্ছে ওইটা একটা অন্টোলজিক্যাল ক্যারেক্টার আছে, কারণ আমরা ইন্ডিভিজুয়ালকে দেখতে পাচ্ছি একটা। ইন্ডিভিজুয়াল হচ্ছে একটা পোস্ট ফ্যাক্টুম ব্যাপার। পোস্ট ফ্যাক্টুম মানে কি? পোস্ট ফ্যাক্টুম মানে হচ্ছে যেটা ঘটে গেছে অলরেডি, ঠিক আছে। সেই জন্য এটাও মানে ফিলোসফির দিক থেকে বললে এই কারণ, যেহেতু সেটা পোস্ট ফ্যাক্টুম ওই জন্য ওটা অন্টোলজিক্যাল বিইং নয়। অন্টোলজিক্যাল বিইং যেটা, হ্যাঁ, সেটা কখনো পোস্ট ফ্যাক্টুম হয় না। পোস্ট ফ্যাক্টুম মানে কি? ফ্যাক্টাম মানে হচ্ছে ফ্যাক্টাম, ফ্যাক্টাম মানে হচ্ছে ঘটনা, মানে ঘটনা পরবর্তী ব্যাপার। পোস্ট ফ্যাক্টাম মানে হচ্ছে ঘটনা পরবর্তী ব্যাপার, আমি কোনো একটা ঘটনা উত্তর, হ্যাঁ, ঘটনা উত্তর ব্যাপার, ঠিক আছে। তাহলে ওই ঘটনাটাই হচ্ছে আমার মানে আর কি, মানে আমার অন্টোলজিক্যাল বিইং হিসেবে আপাতত অন্টোলজি হিসেবে একটা ধরতে পারি। অন্টোলজিকে, অন্টোলজি মানে কি? অন্টোলজিকে মানে হচ্ছে যে স্টাডি অফ বিইং বা সামথিং একটা কিছু, মানে সামথিং রিলেটেড টু বিইং, হ্যাঁ, বিইং মানে কি? বিইং মানে অস্তিত্ব, ঠিক আছে, অস্তিত্ব সম্বন্ধীয় অন্টোলজি, ঠিক আছে। তো এবার এই যে ইন্ডিভিজুয়েশান, হ্যাঁ, সেইখানটায় ইন্ডিভিজুয়েশান কি? এবার ইন্ডিভিজুয়েশান কি সেটা শুধু কীরকম ইন্ডিভিজুয়েশান কীরকম হয়, ইন্ডিভিজুয়েশান নিয়ে যারা চর্চা করেছে তারা এইভাবে বলছে কিন্তু জিনিসটা, হ্যাঁ। যেমন তাদের মধ্যে একজন হচ্ছে গিলবার্ট সিমন্ডন, সে হচ্ছে 1956 মানে ফরাসি দার্শনিক, সে 1956-58 তার পিএইচডি থিসিস লিখেছিল হচ্ছে এই ইন্ডিভিজুয়েশান নিয়ে। সে কী নিয়ে করেছিল? মূলত হচ্ছে ইলেকট্রনিক্স, সাইবারনেটিক্স নিয়ে করেছিল। সাইবারনেটিক্স মানে ওই ইলেকট্রনিক, যে তখন যে ইলেকট্রনিক্সের যুগ আসছে সেই ইলেকট্রনিক্সের যুগে একটা ক্রিটিসিজম করেছিল আর কি, কারণ ইলেকট্রনিক্সে যেগুলোকে ইউনিট বলে ধরা হয় ও সেগুলোকে ক্রিটিসিজম করেছিল, ও বলেছিল ওগুলো নয়, ওই ওই প্রসেসটাকে ধরো, ওটাই হচ্ছে মূল ইউনিট, হ্যাঁ, ওইটার মধ্যে দিয়ে হয় আর কি। আরও অনেক কিছু বলেছিল, বায়োলজি নিয়ে বলেছিল। তো চাটা নিয়ে আসি, হ্যাঁ, তারপর আর বলবো না। যে বন্ধুর বাড়িতে ছিলাম আর কি, সে কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, ফলে খাওয়া দাওয়া করে এসেছি। ও আচ্ছা, সেই কারণে একটু পরে, হ্যাঁ, ওই অপরাধটাকে বুঝতে যাচ্ছি, মানে সে অপরাধ অনেকাংশে সামাজিক অপরাধ। আমি না সামাজিক, সামাজিক অপরাধ সেটাই, মানে আমার মানে একেবারে আলাদা একটা উদ্দেশ্য জানি না, মানে এখানকার উদ্দেশ্যে সবচেয়ে উদ্দেশ্য ওখানে নিয়ে যাচ্ছে মূলত নিজেকেই খোঁজা। আর উপলক্ষ হিসাবে বলতেই পারি একটা ওই পুঁথি পেয়েছি বছরের আগে, সেটাকে কীভাবে প্রেজেন্ট করবো, সেটা কী করে বুঝবো, সেটাই বোঝার চেষ্টা করছি। শুধু শুধু এই কাজ থেকে আমার অনেকভাবেই বোঝার চেষ্টা করছি। যখন করছি না তেমনি আমি লুডু উইটগেনস্টাইন করছি, ফলে যখন অ্যাটমের কথা বলছি তখন আমি অ্যাটমিক ফ্যাক্ট যেটাকে ওই উইটগেনস্টাইন বলছে সেটার সঙ্গে মিলিয়ে দেখছি। সাদাটা হচ্ছে চিনি ছাড়া, হ্যাঁ একভাবে ভালো, মানে বাকি হলো চিনি কম, ওইটা কম, এটাই কম, এটা কম, হ্যাঁ চিনি কমটাই আমি অ্যাকচুয়ালি খাবো। হ্যাঁ হ্যাঁ না তুই কমই তো আছে, আমি খাবো না, আমি অনেকবার চা খেয়েছি ভালো লাগছে না। হ্যাঁ আর ওই চিনি ঠিক আছে দু মিনিট দাঁড়াও, মানে তিনজন একটু বলতে হবে না, দু মিনিট দাঁড়াও। একটা প্রশ্ন ছিল আর কি, সবচেয়ে কাছে থেকে সবচেয়ে দেরিতে এলে, মানে এই যে তুই বেয়েছিল অফিসে যে বিষয়টা আর কি বললে যে রোজগার করে খেতে হয়, মানে একটা পার্টিকুলার অ্যাটম মুখ্য নয়, যে প্রসেসটার মধ্যে দিয়ে একটা ইন্ডিভিজুয়াল তৈরি হচ্ছে সেই প্রসেসটা মুখ্য। এবার আমি রেদার, হ্যাঁ এবার রেদার, এবার আমি একটুখানি তোমার ন্যাচারাল সায়েন্সে আসছি আর কি। হ্যাঁ তো সেখানে দেখো যখন একটা পার্টিকেল, মানে একটা ইন্ডিভিজুয়াল পার্টিকেল, তার যে বিহেভিয়ার আমরা যদি সেটাকে স্টাডি করি তাহলে আমরা যা কিছু পাই, যখন সে একটা গ্রুপে থাকে তখন তার বিহেভিয়ার আমরা যা কিছু পাই তার মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল পার্থক্য। মানে যেমন নিউটনের যে তোমার গতিসূত্র আর কি, সেই গতিসূত্র দিয়ে আমরা একটা পার্টিকেলের সংগ্রহণ করলো আর কি, সেই মুহূর্তে আমরা কিন্তু আর ওই নিউটনের ল গুলো দিয়ে করতে পারি, কিন্তু সেটা খুব রিগোরাস টাস্ক হয়ে ওঠে এবং সেক্ষেত্রে আমরা আলটিমেটলি কোনো কনক্লুশন ওখান থেকে আমরা বের করতে পারি না। আমরা তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স করি, না স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে পৌঁছানোর আগেও কিন্তু আমরা এটা করি, সেটা তোমার হচ্ছে অ্যানালিটিক্যাল মেকানিক্স, ওই তোমার লাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ানের কাজকর্ম দিয়ে আমরা করি, বোঝার চেষ্টা করি। ঠিক, কিন্তু এই যে তুমি যে মুহূর্তে বললে যে প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, তো মুশকিলটা হচ্ছে এটাই যে ওই যে প্রসেসটা তুমি বলছো না, সেই প্রসেসটাতে অ্যাকচুয়ালি আমরা ঠিকঠাক কিন্তু পৌঁছতে পারি না। আমরা দেখবে যেমন ধরো ওই হ্যামিল্টন যে প্রিন্সিপালটা, ওটা কি বলছে, ওটা বলছে যে তোমার একটা পার্টিকুলার ইন্টিগ্রাল মিনিমাম বা ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম হবে, তাই তো? মানে ও কিন্তু অ্যাকচুয়ালি ওই পার্টিকেল গুলোর মধ্যে কি ইন্টারঅ্যাকশন হচ্ছে, পার্টিকেল গুলো তোমার ইন্ডিভিজুয়ালি কিভাবে বিহেভ করছে, এই যে এন্টায়ার প্রসেসটা সেটা নিয়ে একদম বোধড় না, সে একটা গ্লোবাল লকে সে ওখানে সামনে রাখছে এবং সেখান থেকে ওই পুরো সিস্টেমটাকে ডিসক্রাইব করার চেষ্টা করছে এবং খুব সাকসেসফুলি করছে অ্যাকচুয়ালি। মানে দেখি লাগ্রাঞ্জিয়ানের ট্রিটমেন্ট দেখি আমরা বা যেমন হ্যামিল্টনের ট্রিটমেন্ট যেমন দেখি, দেখতে পাবো যে আমরা খুব সাকসেসফুলি বলতে পারি জিনিসপত্রগুলো। এবং 1920 সাল পর্যন্ত হ্যামিল্টনিয়ান মেকানিক্স দিয়ে একটা পরিমাণে জিনিসগুলো করা গেছিল আর কি। হ্যাঁ এবার হ্যামিল্টনিয়ান মেকানিক্সটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে যেটা তোমার কানেকশন তৈরি করে কোয়ান্টাম মেকানিক্স এবং ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে, এবং ক্লাসিক্যাল মেকানিক্সে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলবো না সব ক্ষেত্রেই বলতে পারো যে হ্যামিল্টনিয়ান মেকানিক্স আমরা ইউজ করে থাকি, ইউজ, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আমরা এই যে এন্টায়ার যে প্রসেসটা সেই প্রসেসটাকে নিয়ে কিন্তু বোধড় না আমরা, আমরা একটা স্টেটমেন্ট আমরা প্রথমেই গ্লোবালি দিয়ে থাকি এবং সেখান থেকে আমরা কিছু কনক্লুশনস দিয়ে থাকি। তাহলে এই যে তুমি প্রসেসটা যেটা বলছো আর কি, যে এই যে পুরো এন্টায়ার যে প্রসেসটা যেটা তোমার ইন্ডিভিজুয়ালকে ক্রিয়েট করছে সেই প্রসেসটা তো খুব একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি এই প্রসেসটার করেসপন্ডিং যে ইনহেরেন্ট যে রুলটা, তুমি একটা ফান্ডামেন্টাল রুল খোঁজার চেষ্টা করছো এবং সেই ফান্ডামেন্টাল রুলটা থেকে তুমি এর কিছু প্রপার্টি ডিসক্রাইব করতে পারো। একদমই তা নয়, আমি তোর সঙ্গে একটা পরে ডিসকাস করবো, আপাতত আমি যেটা বলছি সেটা বলি। হ্যাঁ আচ্ছা, আমি একটু ইন্টারেস্টেড, যখন এই ম্যাটার নিয়ে ডিসকাশন আমাকে একটু ইয়ে করো, ইনভলভ করো। যেহেতু লিভিং ইন্ডিভিজুয়াল একটা মেটাস্টেবল স্টেট, ফলে অন্টোলজিক্যাল বিইং হিসেবে আমরা ইন্ডিভিজুয়েশনের জায়গাটাকে মানে রেদার ওইটার থেকে বরং আমরা যে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে ইন্ডিভিজুয়াল তৈরি হচ্ছে সেইটার দিকে একটু নজর ফেরাই। কারণ ওটা হচ্ছে একভাবে বললে একটা স্বাধীন অস্তিত্বে, কারণ যেহেতু সেটা হচ্ছে, বারবার বলছি এখানটায় যে হেগেলের সূত্রে আমাদের একটা মানে এটা কিন্তু সবার হিব্রু বলে মনে হতে পারে, তবু আমি বলে দিচ্ছি এখানটাকে খুব ইম্পর্টেন্ট। হেগেলের সূত্রে, হেগেলের সূত্র ধরে আমাদের একটা, এবং হেগেল এবং তার যে লিনিয়েজ আর কি ধরে এখন আমাদের একটা ইয়ে হয় যে আমরা বেস করবো সবসময় আইডেন্টিটির উপর, যে কোনো ধরনের আইডেন্টিটি। আইডেন্টিটি মে বি এ হোল, আইডেন্টিটি মে বি এ প্রিন্সিপাল, আইডেন্টিটি মে বি এ একটা মূল সূত্র, একটা ফান্ডামেন্টাল ল, ঠিক আছে, কোনো একটা। কিন্তু আমরা যেটা বুঝতে পারি না যে আইডেন্টিটি সবসময় একটা পোস্ট ফ্যাক্টুম একটা ব্যাপার, ঠিক আছে, আইডেন্টিটি সবসময় একটা ঘটনা পরবর্তী ব্যাপার, যে ঘটনাগুলো ঘটে যে কোনো আইডেন্টিটি তার একটা নিজস্ব চরিত্রই আছে, হচ্ছে যে সে একটা ঘটনা পরবর্তী অস্তিত্ব, ঠিক আছে। ফলে আমরা সবসময় বাদ দিয়ে হচ্ছে রিলেশনাল জিনিসগুলোকে, বা যে জিনিসগুলো আসলে মেটাস্টেবল, সেই বেসিক্যালি যে জিনিসগুলোকে আমরা মেটাস্টেবল বলি আর কি অন্টোলজিক্যাল বিইং হিসেবে, হ্যাঁ, সেইগুলোই আমাদের কাছে বেশি মানে সেগুলো আমাদের শেড হয়ে যায় আর কি। এবং আইডেন্টিটি বা অভেদ হিসেবে আমরা যদি কোনো একটা কিছুকে ধরে নিই, যে কোনো একটা কিছু, সে বড়ো কিছু বা ছোট কিছু বা স্মল বা বিগ, হ্যাঁ, ধরে নিই, তাহলে প্রবলেম কি হয় যে সেই আইডেন্টিটির নিরিখে আমরা বাকিগুলোকে বিচার করতে শুরু করি। বিচারের ধারাটাই হয় যখনই তুমি একটা ধরে নেবে, যখনই তুমি একটা ধরে নেবে, যে যেমন অ্যারিস্টটল করেছিল, অ্যারিস্টটলের যে ক্লাসিফিকেশান করেছিল, অ্যারিস্টটলের একটা বড় কাজ ছিল তো হচ্ছে ক্লাসিফিকেশান, ঠিক আছে, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান, ট্যাক্সোনমির মূল ধারণাটা হচ্ছে অ্যারিস্টটল, ঠিক আছে। কী করেছিল সেটা হচ্ছে, ও শুরুই করেছিল এখান দিয়ে, কোথায় করেছিল সেটা বড় কথা না, যে আমরা ধরি যে একটা গণ আছে, সেই গণের এবার তার বেশ কিছু এরকম মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, হ্যাঁ, এরকম আছে, ঠিক আছে। সেই গণের আন্ডারে আছে হচ্ছে আবার কিছু স্পিসিস, হ্যাঁ, এভাবে সে যখন ভাঙছে তখন সে কিন্তু মানে আমার ওই ওয়েবসাইটে একটা নোট আছে অ্যারিস্টটলের যে পুরো কীভাবে জিনিসটা করা হয়েছে আর কি, কীভাবে একটা ওয়ান থেকে একটা একটা ওয়ান মানে কিন্তু ওয়ান নয়, এক নয়, ওয়ান মানে হচ্ছে একটা কোনো আইডেন্টিটি, হ্যাঁ, সেইটাকে ধরে তার থেকে দূর বা কাছ এই হিসেবে জিনিসটাকে তৈরি করা হচ্ছে সবসময়, তার থেকে দূরে বা কাছে এই অনুযায়ী আমি গোটা জিনিসটাকে সাজাচ্ছি। এইটা একটা মানে মুশকিল হয়, এটাকে বলে হচ্ছে, এখানেই বলা আছে যে এই ডিফারেন্স অ্যান্ড রিপিটেশনই যে রিপ্রেজেন্টেশনের জগৎ, সেই রিপ্রেজেন্টেশনের জগৎ নিয়ে আমরা কোনো ক্লাস এখনও নিইনি, আমি ইচ্ছে করে ওটা বাদ দিয়েছি, হ্যাঁ। আমাদের প্রথম ক্লাসটা ছিল হচ্ছে যে চিন্তার যে মানে চিন্তার যে ছবি আমাদের কাছে আছে, চিন্তা সম্পর্কে, থট সম্পর্কে আমাদের বা দর্শন সম্পর্কে আমাদের কাছে যে ছবি আছে, সেই ছবিটাকে কোশ্চেন করা, সেই সেইটা ছিল আমাদের প্রথম কাজ, হ্যাঁ, প্রথম ক্লাসের বিষয়। এইভাবে আমি জিনিসটাকে এগিয়ে করেছিলাম। তারপরে হচ্ছে আমরা এই যে তুরীয় জাগতিকবাদ, হ্যাঁ, বা জগৎবাদ বা ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজমের দিকটাই আমরা ঢুকে পড়েছি। এটা কিন্তু বইটা কিন্তু ওইভাবে লেখা নয়, বইটা অন্যভাবে লেখা, বইটা ফারাকের দর্শনের জায়গা থেকে লেখা। আমি যখন আমার ওয়েবসাইটে নোট তৈরি করি আমি ফারাকের দর্শনের জায়গা থেকেই তৈরি করি, কিন্তু আমি ক্লাসটা নিচ্ছি অন্যভাবে। ক্লাসটা নেওয়ার কায়দাটা হচ্ছে যে প্রথমেই দর্শনের ফান্ডামেন্টাল প্রেমিসেসকে প্রশ্ন করা, ঠিক আছে, সেখান থেকে শুরু, যেটা হচ্ছে এই বইটার তৃতীয় চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, হ্যাঁ, সেখান থেকে শুরু। এবং সেখান থেকে তাহলে আমি কতদূর কি এগোতে পারলাম সেই জায়গা থেকে, কতদিন আমরা যে ক্লাসটা করেছিলাম 75, হ্যাঁ, যে তুরীয় জগৎবাদ, সেই তুরীয় জগৎবাদের ক্লাসে সেখানেও কিন্তু আমরা ওই প্রশ্ন করছিলাম, কাকে আগে প্রশ্ন করছিলাম, যে চিন্তার যে ধারণা, স্মৃতির যে ধারণা, কল্পনার যে ধারণা, ভাষার যে ধারণা, যেগুলো আমাদের মধ্যে আছে এবং যেগুলো আমরা প্র্যাকটিস করি, সেই প্র্যাকটিসিং যে ধারণা, সেই ধারণাগুলোকে আমি কীভাবে সেগুলোকে যদি আমি বলি আমার সক্ষমতা বা ফ্যাকাল্টি, সেইগুলো কীভাবে কোয়েশ্চেনের মধ্যে পড়ে যাচ্ছে, হ্যাঁ, এবং সেগুলো কেন আসলে প্র্যাকটিসড হতে পারছে না, অনুশীলিত হতে পারছে না, সেগুলো কিভাবে কোথায় আটকে যাচ্ছে, বাধা পড়ছে, হ্যাঁ বাধা পড়ে যাচ্ছে কোন জায়গাটা থেকে, চিন্তার মধ্যে ভাবনার যে বসাচ্ছে, হ্যাঁ আমরা যে চিন্তা করি তার মধ্যে, কিন্তু আমরা চিন্তা করি কিন্তু আমরা ভাবি না, ঠিক আছে, ভাবতে পারি না, আমাদের সেই ভাবনাটাকে এনজেন্ডার করতে হয় আর কি। তার মধ্যে আসলে ওই ইয়ে একটু আগে আমি ওকে পড়ে শোনাচ্ছিলাম জিনিসটা, তোর জন্য করিনি, তুই খেয়ে নিতে পারিস, আমরা যেহেতু আগে খেয়েছি, কখনো আগে এসছে তো। আর এই তিন নম্বর যে ক্লাসটা সেটাতে আমরা মানে সম্পূর্ণ ওইখান থেকেও আরো শিফট করে, আজকে তুই হেলিনটা বলবি আজকে, হ্যাঁ ইন্ডিভিজুয়েশন, আমরা যখন দেখছি যে প্রসেসটা হলো, এবার এই যে জীবন্ত ইন্ডিভিজুয়াল তার থেকে আমি ইন্ডিভিজুয়েশনটাকে নিচ্ছি, ইন্ডিভিজুয়েশন কোরকম ইন্ডিভিজুয়েশন দেখা যাচ্ছে, সিমন দান বলেছিল তার যে ওই থিসিসে যেটা 1989 সালে বেরোয়, 58 সালে ও থিসিসটা করেছিল কিন্তু আলটিমেটলি পাবলিশ করা হয় 1989 সালে ও মরে যাওয়ার পর, এবং পুরোটাই ফরাসি, এখন ওটার ইংরেজি অনুবাদ হয়নি, যে ওর দুই ধরনের, একটা হচ্ছে সাইকিক আর একটা হচ্ছে কালেকটিভ, ঠিক আছে, খুবই অস্বস্তিকর কথা, বা সোশ্যাল, কালেকটিভ বা সোশ্যাল বলেছিল, একটা হচ্ছে সোশ্যাল ইন্ডিভিজুয়েশন আর একটা হচ্ছে সাইকিক ইন্ডিভিজুয়েশন, ঠিক আছে। বলেও বলল যে সাইকিক ইন্ডিভিজুয়েশনটা কি, সাইকিক ইন্ডিভিজুয়েশনটার মধ্যে একটা ইন্টারনাল ব্যাপার আছে, ঠিক আছে, আমি এখান থেকে আমি এটাকে এই জায়গায় ইয়ে করছি যে সাইকিক ইন্ডিভিজুয়েশন হচ্ছে একটা মানুষ সে যখন একটা ইন্ডিভিজুয়েটেড অস্তিত্ব তৈরি করে, যেমন ধরা যাক, উদাহরণ দিয়ে বলছি বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে এই যে চার বছর ধরে আমি সাইকেল চালাই, বা সাইকেল চালানোর ছবি টবি আপলোড করে একটা একটা সাইক্লিস্ট একটা ইয়ে তৈরি করার চেষ্টা করছি, অনেকে সুন্দরী হিসেবে দেখানোর চেষ্টা করে নিজেকে ফেসবুক বা যে কোনো ইমেজারির মধ্যে দিয়ে, যে কোনো সোশ্যাল কোনো কিছুর মধ্যে, হ্যাঁ সে কিন্তু নিজের একটা ইন্ডিভিজুয়েশন তৈরি করে আর কি। আবার বলছি ইন্ডিভিজুয়াল কিন্তু খুব মানে আলাদা কিছু বা ওরকম করে বুঝতে পারবি, ইন্ডিভিজুয়ালকে তুই অ্যাটম বা ওই ওই দিক থেকে দেখছিস না, আমরা কিন্তু যেহেতু পলিটিক্যাল ফিলোসফির জায়গা থেকে দেখছি, আমরা সায়েন্সের উদাহরণ দেব, কিন্তু আমাদের মূল মানে দৃশ্যগুলো যেগুলো যেগুলো যে জিনিসগুলোকে আমরা চোখ দিয়ে দেখবো সেগুলো হচ্ছে এই তুই আমি ও এরকম খুব মানে খুব ট্যাঞ্জিবল মানুষ টানুষগুলো, হ্যাঁ কোনো ইনট্যাঞ্জিবল মানুষ নয়, এমনকি কোনো শ্রমিক নয় বা কেউ নয়, ইন্ডিভিজুয়াল বলতে আমরা খুব ট্যাঞ্জিবল যাকে আমরা টাচ করতে পারি আর কি, যে আমার খুব আছে সেই দিক থেকে দেখব। পলিটিক্যাল ফিলোসফির মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে সে ওই যে বললাম আরে হুজুগের কবিতরে পাঠা বাবা, হ্যাঁ যে মানে আমার টাইম স্পেসে খুব কাছে আর কিছুই নয়, ঠিক আছে, তোর সঙ্গে একটু আগে যেটা বলছিলাম না যে কন্টেম্পোরারির কাছাকাছি একটা ইয়ে করা, তো সেই রকমই সাইকিক ইন্ডিভিজুয়েশন যে জিনিসটা সেটাতে হচ্ছে যে আমার মধ্যে ওইটার মধ্যে আমার নিজের একটা ইনপুট থাকছে আর কি, আমি নিজে একটা ইনপুট দিয়ে ওইটাকে ব্যবস্থা করার চেষ্টা করছি, এবং প্রত্যেকে করে বা করে না, হয়তো হয়তো খুব ভেতরে করে, যাই করুক করার স্কোপ আছে, ইন্ডিভিজুয়েশনের একটা করুক না করুক ইন্ডিভিজুয়েশনের একটা মানে তাকে যদি আমি ক্যারেক্টারাইজ করি, বা সিমন্দন যেভাবে ক্যারেক্টারাইজ করেছে তাকে ও বলছে একটা সাইকিক। আমি পুরো ফরাসিতে লেখা তো আমি পুরোটা এখনও পড়ে উঠতে পারিনি, আমি সবে এই দিন 15 হলো পড়া শুরু করেছি জিনিসটা, ঠিক আছে, পরে আমি এগুলো নিয়ে ডিটেলে নোট দেবো, হ্যাঁ। আর একটাকে বলছে সোশ্যাল কালেকটিভ আর কি, সোশ্যাল একটা ইন্ডিভিজুয়েশন, সোশ্যাল যে ইন্ডিভিজুয়েশনটা সেই ইন্ডিভিজুয়েশনটা তৈরি হয় হচ্ছে ওই গ্রুপের মধ্যে, ঠিক আছে, গ্রুপ মানে কি, গ্রুপ মানে হচ্ছে যে যেটার মধ্যে দিয়ে তুমি সোসাইটির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করো, ঠিক আছে। আসলে আমরা সবসময় ভাবি যে আমরা ব্যক্তি হিসেবে সোসাইটির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি, বেসিক্যালি আমরা ব্যক্তি হিসেবে সোসাইটির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি না, ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যখন সোসাইটির সঙ্গে, আমি সোশ্যালের সঙ্গে যখন রিলেট করি, ইংরেজিটা হচ্ছে সোশ্যালের সঙ্গে আমরা যখন রিলেট করি, তখন কিন্তু আমি ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি হিসেবে করি না, আমি কিন্তু মিডিয়েটেড হই, মিডিয়েটেড কথাটা খুব গুরুত্বপূর্ণ, আমি কিন্তু মিডিয়েটেড হই কোনো না কোনো একটা সোশ্যাল বা কালেকটিভ একটা ইন্টারনাল গ্রুপিং দিয়ে, ঠিক আছে, সেটা হতে পারে যে ও এর ছেলে বা ও এর মেয়ে, ও এর ছেলে ও এর মেয়ে উদাহরণগুলো যখন দিচ্ছি এটা কিন্তু আমার কথা হচ্ছে, সিমন্দন এসে ও এর ছেলে ও এর মেয়ে বলেনি, ও একটা ফিলোসফার, ঠিক আছে, ও কিন্তু এই ওপরে যা যা বললাম আমি সেইগুলো বলেই ক্ষান্ত দিয়ে দিয়েছে, হ্যাঁ, বা ও কালো, হ্যাঁ তো, বা ও ফর্সা, ও দাঁত বেরোনো, বা ও বাঙালি, বা তুমি যা যা ভাবতে পারো কমিউনিটির মধ্যে পড়ে, হ্যাঁ কোনো না কোনো একটা গ্রুপিং এর মধ্যে দিয়ে তুমি সোসাইটির সঙ্গে কমিউনিকেট করো, তুমি কনস্ট্রেন্ট, হ্যাঁ কনস্ট্রেন্ট বলতে পারিস তুই। আমি বলছি ওরা ওই সিমন্ধন যেটা করেছে সেটা হচ্ছে এখানে একটা মানে আমেরিকান এবং নন আমেরিকান একটা ভাগ করেছে, ঠিক আছে? আমেরিকান গ্রুপিং কি আমেরিকা পড়ে আসছি ওগুলো, হ্যাঁ মানে জিনিসটা হচ্ছে যে আমি যখনই সোসাইটির সঙ্গে রিলেট করছি নিজেকে, সোশ্যাল যে রিলেশন করছি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমি কখনো করতে পারি না, আমি সবসময় মিডিয়েটেড হই, সবসময় মিডিয়েটেড হই, কোনো না কোনোভাবে একটা ইন্টারনাল যত ছোটই হোক একটা গ্রুপিং দিয়ে মিডিয়েটেড হই, ঠিক আছে? এই যে গ্রুপিংটাকে, এই গ্রুপিংটাকে ও বলছে একটা ইন্ডিভিজুয়েশন, ঠিক আছে, যেটা হচ্ছে সোশ্যাল ইন্ডিভিজুয়েশন। এই গ্রুপিং, এই গ্রুপিংকেও ও পরে ভাগ করছে, বলছে যে ও বলছে যে এই যে গ্রুপিংটা, এই গ্রুপিংটা তৈরি হচ্ছে কোথা থেকে, তৈরি হচ্ছে হচ্ছে আমাদের প্রি ইন্ডিভিজুয়ালগুলো থেকে, ইন্ডিভিজুয়ালের আগের দশাগুলো থেকে, প্রি ইন্ডিভিজুয়ালগুলো থেকে, ঠিক আছে? আমি যখন আমি হয়ে উঠলাম, যেটার মধ্যে দিয়ে হয়ে উঠেছি, আমার গায়ের রং কালো থেকে শুরু করে আমি বাংলায় কথা বলি থেকে শুরু করে যাবতীয় যা যা কিছু, মানে আমার যে সোশ্যাল যে কনস্ট্রেন্ট, তুই যে কনস্ট্রেন্ট বলছিস, সোশ্যাল যে গ্রুপিং যেটার মধ্যে দিয়ে আমি আমি হয়ে উঠলাম আর কি, ঠিক আছে? সেইটা, সেই যে প্রি ইন্ডিভিজুয়াল সিঙ্গুলারিটিগুলো, দেখ সেগুলোও কিন্তু সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি মানে কি? সিঙ্গুলারিটি মানে অনন্যতা। আমি বাংলায় কথা বলি, বাংলাও নয়, আমি বাংলার মধ্যে আমাদের মদনপুরের একটা বিশেষ ডায়ালেক্টে কথা বলি, এবং আমরা যখন মদনপুরের মধ্যেও মাসদিয়া গ্রামের একটা বিশেষ ডায়ালেক্টে কথা বলি, এবং এটা কিন্তু সবাই বুঝতে পারতো, মদনপুরের সবাই কিন্তু জানতো আমার কথা শুনলেই বুঝে যেত যে ও একটা মাসদিয়ার ছেলে। এবং আমাদের ওখানে কত মানে প্রায় 10 কিলোমিটারের ইয়েতে তোর ভাষার মানে ডায়ালেক্ট বদলে যায়। আমি ভাষা দিয়ে বলছি, শুধু যে ভাষা তা কিন্তু নয়, ভাষা একটা উদাহরণ, একটা ফ্যাকাল্টি যেটার মধ্যে দিয়ে ব্যাপারটা হয়, ঠিক আছে? আমি তার মধ্যে দিয়ে মিডিয়েটেড হচ্ছি। ছোটোবেলার কথা সবাই খেয়াল করো, যখন তোমরা এত পাকা হননি, ঠিক আছে, তখন তোমরা যখন পরিচিত হতে, কীভাবে পরিচিত হতে, ওর ছেলে, ওর ইয়ে, এইভাবে পরিচিত হতে, এমনকি আমার ছেলে, হ্যাঁ এর ভাইপো, হ্যাঁ এইভাবে পরিচিত হতে, এইরকম যেগুলো নিজেরাই কিন্তু দেখো সিঙ্গুলারিটি, অনন্যতা, হ্যাঁ সেগুলোও কিন্তু এক ধরনের সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি মানে এটা নয় কিন্তু, অনন্যতা মানে এটা নয় কিন্তু যে অনন্যতাগুলোকে আমরা অনন্যতা বলে মনে করছি, আসলে যে কিছু কিছু এমন কিছু কিছু, ধরো আমার বাবার নাম স্মৃতি সরকার, আমি ডাকনাম দীপু আমার বাবার, তো আমার তো দীপুর ছেলে বলে আমি তো বহুদিন ধরেই পরিচিত এবং এখনও কারোর পরিচিত, এটা হচ্ছে একটা সিঙ্গুলারিটি কিন্তু, হ্যাঁ এই যে সিঙ্গুলারিটি, এই অনন্যতাগুলো, এই অনন্যতাগুলোই কিন্তু আমার গ্রুপ তৈরি করে, এবং যেগুলো প্রি ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়ালের আগে, ঠিক আছে, প্রি ইন্ডিভিজুয়াল এই অনন্যতাগুলো, এবং এই অনন্যতার এক দুই এরকম হয় না, মাল্টিপল বহু এরকম অনন্যতা আছে। প্রি ইন্ডিভিজুয়াল অনন্যতার এরকম একটা ক্যাওসের মতো একটা প্রচুর কিছু আছে, ঠিক আছে, সেইগুলো থেকে ছেনে কিন্তু আমার এই একটা ইন্ডিভিজুয়াল তৈরি হচ্ছে, এবং সেই কিন্তু সেই এই ইন্ডিভিজুয়েশন হচ্ছে, এবং এই যে সোশ্যাল ইন্ডিভিজুয়েশন, এই যে কালেকটিভ ইন্ডিভিজুয়েশন, এই যে গ্রুপ ইন্ডিভিজুয়েশন, সেটা কী করছে, সেটা আমাকে কিন্তু এই সোশ্যালের, সোসাইটির সঙ্গে কিন্তু মিডিয়েট করছে আমাকে পরিচিত হতে, ঠিক আছে? এটা এই যে এই জিনিসটা গ্লোবালাইজেশান এসে, আমি কেন এটাতে ইন্টারেস্টেড হলাম এখন, বা এটা বলতে চাইছি যে গ্লোবালাইজেশান এসে এটাকে ডিস্টার্ব করার চেষ্টা করেছিল প্রচণ্ডভাবে, ঠিক আছে? কিন্তু তুমি গত 10 বছরের ইউরোপের হিস্ট্রি দেখো, আমাদের এখানকার হিস্ট্রি দেখো, সমস্ত জায়গায় যে এটা কিন্তু ফাইট ব্যাক করেছে, ঠিক আছে? এইখান থেকেই আমার মানে ইয়েটা হয়েছে, ফাইট ব্যাক এভাবে করেছে যে সে প্রায় গ্লোবালাইজেশনকে নাকচ করার জায়গায় পৌঁছে গেছে ইউরোপে, ঠিক আছে? কীভাবে হচ্ছে এই জিনিসটা, হচ্ছে কেন হচ্ছে, এখান থেকেই প্রশ্ন, এবং এই জন্যই আমি আজকে এই ক্লাসটা নিতে বসছি। আসলে এই ইন্ডিভিজুয়েশন, এই যে সোশ্যাল ইন্ডিভিজুয়েশন, সে একটা সাবজেক্ট তৈরি করছে, একটা বিষয়ই তৈরি করছে, ঠিক আছে? বিষয়ী কি? বিষয়ী মানে হচ্ছে যে কাজটা করে, ঠিক আছে? ধরা যাক আমি ভাত খাই, ভাত হচ্ছে বিষয় আর আমি হচ্ছে বিষয়ী, সাবজেক্ট, তাই তো? এই কিছু আমি তৈরি করছে বেসিক্যালি, যেগুলো আসলে আমি নয়, আমরা একটা আমরা তৈরি করছে, যেগুলো আসলে আমরাও নই, কারণ আমরা বলতে আমরা অনেক সময় বুঝি যে আমির সমষ্টি, এই 5 জন মিলে আমরা, সেটাও নয় কিন্তু, হ্যাঁ মানে এই কারণে এটা খুব ইম্পর্টেন্ট যে এই সাবজেক্টের প্রশ্নটা এখানটায় এভাবে আসছে, ডিলিউজের বইয়ে থ্রু আউট উই উই বলে লেখা আছে ইংরেজি অনুবাদে। এটা যদি ফরাসিটা দেখা যায় তাহলে দেখা যাবে যে ওখানে লেখা আছে হচ্ছে অ, ও এন অ, ফরাসিতে দুটো উই আছে, একটা হচ্ছে নু, এন ও ইউএস নু, আর একটা হচ্ছে ও এন অ। নু মানে কি? নু মানে হচ্ছে এই পাঁচজন মিলে আমরা, ঠিক আছে, কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস, নু মানে হচ্ছে তাই, ঠিক আছে। আর অ মানে কি? অ মানে হচ্ছে একটা ইম্পার্সোনাল আমরা, অনেক সময় আমি কেউ কিন্তু ওরা অ বলে, ঠিক আছে, একটা ইম্পার্সোনাল। হ্যাঁ, ওরকম কোনো ওর মধ্যে কে আছে, কটা লোক আছে, পাঁচটা লোক আছে কি দুটো লোক আছে কি একটা লোক আছে, ওরকম কোনো একটা ব্যাপার নয়, ঠিক আছে। ওইরকম একটা আমরা, মানে যে আমরাটা আমরা প্রায় ভাববাচ্ছি যখন কথা বলি, সেই কথাটা যখন বলতে থাকি, হ্যাঁ, যেভাবে আমরা কথাটা বলতে থাকি, হ্যাঁ আমাদের ওখানে তো যেতে হবে, হ্যাঁ, বা আমরা আমরা ওইভাবে আমরা ওইভাবে কথা বলি না, হ্যাঁ আমরা ওইভাবে কথা বলি না। এবার কেউ একটা জিজ্ঞেস করলো আমরাটা কি, জানি না তো, ওরকম আমরা ওইভাবে কথা বলি না, এটাই জানো, হতেই পারে যে আমি শুধু ওইভাবে কথা বলি, মানে কোনো একটা কিছু যা আসলে ইন্ডিভিজুয়াল নয়, যা আসলে ওইভাবে একটা সোশ্যাল ইন্ডিভিজুয়েশনকে, একটা সোশ্যাল সিঙ্গুলারাইজেশনকে, সিঙ্গুলারিটিকে একটা নির্দেশ করছে, সে হয়ে যাচ্ছে হচ্ছে বিষয়ী, ঠিক আছে। এই যে বিষয়ী রিকনস্ট্রাক্টেড হচ্ছে বিশ্বায়নের সময়ে, যে বিষয়ী আগে ছিল, আমরা ধরে নিয়েছিলাম বেশ কিছু বিষয় আগে, কিন্তু আমাদের বিষয়ী ছিল, বিষয়ী ছিল না তা নয়, কিন্তু সেই বিষয়গুলো কী ছিল, ধরা যাক আমরা বলছি যে সংঘ পরিবারের একদম প্রথম দশা, ঠিক আছে, সে ওই সময় একটা জিনিসকে বিষয়ী করছে, ঠিক আছে, মানে সে হচ্ছে আমাদের হিন্দুকে বিষয়ী করছে, ধরা যাক, বা হিন্দুর মধ্যেও এলিট হিন্দুকে বিষয়ী করছে, ঠিক আছে। আচ্ছা, যখন মার্ক্স যখন তার এর কথাটা বলছে, সে একটা বিষয় তৈরি করছে, কী বিষয় তৈরি করছে, সেটা হচ্ছে যে কারখানা শ্রমিক, মূলত যে যাকে বিষয় করেছিল সেটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, তাকেও বলেছে অর্গানাইজ ফ্যাক্টরি ওয়ার্কার, তাকে ইংল্যান্ডের যে ওটা থেকেই তোর মানে ইয়েটা তৈরি, সে হচ্ছে বিষয়ী হচ্ছে সে। যদিও প্যারি কমিউন যখন মার্ক্স লিখছে তখন সে বিষয় হিসেবে দেখতে পাচ্ছে হচ্ছে দর্জি থেকে শুরু করে এই ধরনের পেটি শ্রমিকদের, যে কারখানা শ্রমিক নয়, ঠিক আছে, কারণ প্যারি কমিউন তো তারাই ঘটিয়েছিল, প্যারি কমিউন থোড়ি তোর মানে ইয়েরা ঘটিয়েছিল আর কি, মানে কারখানা শ্রমিক ঘটিয়েছিল, কিন্তু ও বিষয়ই করছে হচ্ছে কিন্তু কারখানা শ্রমিক। এরকম আগে যে এরকম বিষয়গুলো নির্মাণ করা হচ্ছিল এবং ব্যক্তিকে বাদ দেওয়া হচ্ছিল বারবার, ক্যাপিটালিজম তার যে ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে আসলে আবার ব্যক্তিকে বিষয় করার চেষ্টা করেছিল এই বিশ্বায়নের মধ্যে দিয়ে, যে কারোর কোনো ওইরকম ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি নেই। আমি আবার এবার পাতি বাংলায় চলে আসছি, আইডেন্টিটি নেই, যদিও আইডেন্টিটিকে বলা উচিত কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে, ঠিক আছে, আইডেন্টিটি নেই, কিন্তু যেটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে ও আবার কিন্তু ওইভাবে গ্রুপ হিসেবে ইয়ে করছে আর কি, সে গ্রুপ যা খুশি হতে পারে, এমনকি সেই গ্রুপ প্রচণ্ড রিয়াকশনারি, ধরা যাক আমি হচ্ছি একটা এলিট ব্রাহ্মণদের একটা গ্রুপ, ঠিক আছে, যাই হোক, কিন্তু তার যেহেতু লেগাসি আছে, তার যেহেতু তৈরি হওয়া আছে, তার যেহেতু ইন্ডিভিজুয়েশন আছে, তার যেহেতু একটা সিঙ্গুলারিটি আছে, সেই জায়গা থেকে তৈরি হচ্ছে, এবং এটা যা খুশি হতে পারে, কারণ জিনিসটা প্রি ইন্ডিভিজুয়াল, আসলে জিনিসটা প্রি ইন্ডিভিজুয়াল সিঙ্গুলারিটি। তার যে কনস্ট্রাকশনটা সেটা তো হচ্ছে তার হিস্ট্রি থেকে বলছি। আর একটা একটা কোশ্চেন রয়েছে যে ওই যে তুমি মানে সোশ্যাল ইন্ডিভিজুয়েশন বললে, তার সঙ্গে আর একটা টার্ম ইউজ করেছিলে সাইকিক ইন্ডিভিজুয়েশন, এইটি ডিফারেন্সটা, এটা ক্লিয়ার হলো না অ্যাকচুয়ালি, মানে এটা কোথাও একটা ক্লিয়ার হলো না, মানে একটা সাইকিক ইন্ডিভিজুয়েশনটা কোথাও হলো, সাইকিকটা হচ্ছে সাইকিক, আমি এখনো পুরোটা পড়িনি, ঠিক আছে, প্রথম কথা সাইকিকটা আমি বললাম হচ্ছে যেটা হচ্ছে যে ব্যক্তি নিজে তৈরি করছে, না সেটা কি হতে পারে, কারণ তুমি ব্যক্তিকে তুমি আইসোলেট করতে পারবে না সোসাইটি থেকে, না কেন কি আমি বলছি সেটা হতে পারে কি না, এই যে জাজমেন্টাল, যখনই আমি জাজ করবো, জাজটা হচ্ছে পরে করতে হয়, যখন আমি কোনো একটা জিনিসকে বুঝছি তখন যদি আমি তাকে জাজ করতে করতে যাই তাহলে খুব মুশকিল হয়ে যাবে। আমি কিন্তু তাকে প্রথমে জাজ করবো না, যে কোনো জিনিস মানে প্রথমেই নিজেকে এই জায়গায় নিয়ে যেতে হবে একজন মানে হিলারের মতন, যে যার কাছে কে এসছে, একজন রেপ করে তার কাছে এসছে, তার খুব মন কষ্ট হয়েছে রেপ করে, পালিয়েও বেড়াচ্ছে, একজন হিলার, তুমি একজন হিলার, তুমি একজন সাইকোলজিস্ট, তোমার কাছে এসছে যে কী করি আমার তো খুব, বা তুমি একজন সাধু বা গুরু একজন, হ্যাঁ, তখন তোমাকে বলতে হবে তুমি রেপ করেছিস, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউ আর নট জাজিং রেপিস্ট, ঠিক আছে, এই জায়গায় নিয়ে যাবে। মানে বলতে চাইছো যে আমি মোরাল অথরিটি নই। হ্যাঁ, তুমি কোনো নিজেকে মোরাল অথরিটি ভাববো না। না, তুমি যখন এটা শুনছো আর কি, তখন তুমি বা তুমি যখন কোনো একটা জিনিস একটা একটা দর্শন, হ্যাঁ প্রত্যেকটা দর্শন যাজে বলবে, প্রত্যেকটা দর্শন প্রত্যেকের প্রত্যেকটা দর্শন যাজে বলবে। কিন্তু যখন তুমি কোনো একটা জিনিসকে শুনছো, তখন তুমি যদি তাকে শুনতে শুনতে তাকে যদি জাজ করতে এবং ডিসকার্ড করতে করতে থাকো, তখন তুমি কী দিয়ে জাজ করছো? আমার যে প্রিকনসিভড আইডিয়া, হ্যাঁ তোমার প্রিকনসিভড যে পজিশনগুলো রয়েছে সেইগুলো দিয়ে তুমি জাজ করছো। ফলে তুমি আসলে ওই যে যেটা তুমি শুনছো তার সে যে তোমাকে নাড়াতে পারে, সেই নাড়াতে পারার জায়গাটাকে তুমি নাকচ করে দিচ্ছ। তুমি মতো কি করে হবে, কারণ আমি তো আইসোলেটেড নই। হ্যাঁ নই তো, কিন্তু তুমি তুমি যদি সবক্ষণ সারাক্ষণ জাজ করতে করতে যাও, তাহলে তুমি তো নিজেকেও সারাক্ষণ জাজ করতে করতে যাবে। মানে একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে আমাকে জাজ করতেই হবে, কারণ আমি তো আইসোলেট নই, আমি নিজেকে আইসোলেট করতে পারি না সোসাইটি থেকে। মানে তুমি বলো, তুমি একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বিইংকে তুমি কি সোসাইটি থেকে বা ওই সো কল্ড কনস্ট্যান্ট থেকে তুমি আইসোলেট করে আলাদা করতে পারো? সে আলাদা হয়ে গিয়ে সে জাজমেন্টাল হবে না, সে একটা মোরাল গ্রাউন্ড থেকে কোনো কিছুকে দেখবে না। তুমি মেটাফিজিক্সের সঙ্গে ফিজিক্সকে গোলাচ্ছো। মেটাফিজিক্যাল হচ্ছে এমন একটা জিনিস যখন তুমি ফিজিক্যালি, আমি বলছি না জাজ করতে না, আমি তো বরং জাজ করারই পক্ষপাতী। আমি যখন আমি তো মিসোজিনিস্ট কথা বলি, তো আমি জাজ করি না, আমি বলি যে ওই ওই মেয়েটা সারা মানে খারাপ মেয়ে, আমি বলি তো। তখন কে কথা বলে আমার মধ্যে দিয়ে? সে কি জাজ করে না? ফিজিক্যালি তো আমি তাই। আমি যখন বলি যে বড় বাজারে গিয়ে আগুন ধরে দেওয়া উচিত, ঠিক আছে, তখন কি আমি জাজ করি না? কি করি আমি ফিজিক্যালিটি? মেটাফিজিক্যালি তুমি যখন জিনিসটাকে ধরছো, তখন তুমি ফিজিক্যালিটির ওই জাজমেন্টটাকে তুমি আনবে না। আমি এ দেখো, তুমি যে কথাটা বললে না মরাল অথরিটি বা এই সমস্ত কিছু, আমাদের জেনারেলি এটাও আমার একটা বলার ইচ্ছে ছিল আজকে, এটা নিয়ে একদিন কোনো একটা ক্লাস করা যেতে পারে, যে আমাদের সবচেয়ে বড় দোষ হচ্ছে আমাদের অ্যাক্টিভিজমের, সেটা হচ্ছে মেটাফিজিক্যালিটি এবং ফিজিক্যালিটিটাকে গুলিয়ে ফেলা। হ্যাঁ, কেন কি পার্টি, কি পার্টি একটা মেটাফিজিক্যাল এন্টিটি, ঠিক আছে, কিন্তু আমরা কি করেছি, পার্টি যেহেতু ভোটে দাঁড়ায় পার্টির জন্য স্লোগান তৈরি করি, ঠিক আছে, পার্টিকেই আমরা ফিজিক্যাল একটা এক্সারসাইজ হিসেবে ইয়ে করি। হোয়্যারঅ্যাজ পার্টির ধারণা যখন হয়েছিল, পার্টিকে একটা মেটাফিজিক্যাল এন্টিটি হিসেবে ভাবা হয়েছিল। গণসংগঠনগুলো ছিল কেন? গণসংগঠনগুলোই ফিজিক্যাল অর্গান বলে, পার্টির কোনো ফিজিক্যাল কাজই নেই, পার্টি কখনোই স্লোগান তৈরি করবে না, সে মেটাফিজিক্যাল জিনিস। আমরা বলি আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই বলে আমরা স্লোগান লিখি, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কথাটা একটা মেটাফিজিক্যাল কথা, এটা কখনোই কেউ চাইতে পারে না। আচ্ছা, মানে বলতে চাইছো যে এটাই যে মেটাফিজিক্যাল এন্টিটি আর ফিজিক্যাল এন্টিটি আর ইন্ডিপেন্ডেন্ট? তা বলতে চাইছি না, শোনো ভালো করে। মেটাফিজিক্স কাকে বলে সেটা আগে জানবে, হোয়াট ইজ মেটাফিজিক্স। তুমি যেই তুমি আমাদের অ্যাক্টিভিজমের ক্ষেত্রটায়, তাই বলে কি আমি মেটাফিজিক্যালকে ফিজিক্যালের মধ্যে ঢোকাবো? না ঢোকাবো, সেটাই পলিটিক্যাল। যেটা মেটাফিজিক্সকে ফিজিক্যালের মধ্যে ঠিক টাইমলি ঢোকাতে পারে, ওই পলিটিক্যাল বলেই ওই টাইমের কনসেপ্ট, ঠিক আছে। কিন্তু আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে কতটা ফিজিক্যাল, কোনটা ফিজিক্যাল এবং কোনটা মেটাফিজিক্যাল, কোনটা আমি মেটাফিজিক্যালি নেব, ঠিক আছে। এবার হচ্ছে তুমি যখন মানে সিমন্দন এখানটায় সাইকিক ইন্ডিভিজুয়েশান বা রাদার ও এই যে সোশ্যাল ইন্ডিভিজুয়েশানের, আমি তো এতক্ষণ শুধু প্রি ইন্ডিভিজুয়ালটা বললাম, যে প্রি ইন্ডিভিজুয়াল সিঙ্গুলারিটির জায়গা থেকে তুমি যখন ইন্ডিভিজুয়েশান, হ্যাঁ ইন্ডিভিজুয়েশান করছো, ও তখন আর একটাও বলছে, ও বলছে সেটা আমেরিকান স্টাইল। আমেরিকান স্টাইলটা কি? আমেরিকান স্টাইলটাকে বলছে প্রি সোশ্যাল, ইন গ্রুপ বলে ওরা, প্রি সোশ্যাল একটা। আমরা যেমন জেনারেলি প্রি ইন্ডিভিজুয়াল পাই আমাদের এইদিকে এবং ইউরোপেও, ও বলছে ইউরোপেও তাই। আমেরিকা তার যে, এবং আমাদের ধরুন অস্ট্রেলিয়াও হবে খানিকটা, তার যে হিস্ট্রির কারণে, আমেরিকা এবং অস্ট্রেলিয়া কোনোটাই তো ইনহেবিটেড বাই সেখানকার লোক তার নয়, এবং খুব কম দিন আগে সেখানে আসলে মানে লোক গেছে আর কি, ঠিক আছে। ফলে আমেরিকাতে, ও আমেরিকার কথাটা বলছে, আমাদের ধরুন অস্ট্রেলিয়াতেও, যে একটা সোশ্যালাইজেশান এটাই একটা ফেনোমেনা, ঠিক আছে, সোশ্যাল গ্রুপ তৈরি করা একটা ফেনোমেনা। যেমন আমেরিকায় তুমি এমন অনেক কমিউনিটি পাবে, আমরা কমিউনিটির কথাটাকে কীভাবে ব্যবহার করি, যে কমিউনিটিটা আমরা তৈরি করিনি, ঠিক আছে। কমিউনিটি কি আমাদের ওখানে সাঁওতাল কমিউনিটি বলি কখনো, হ্যাঁ যা খুশি কমিউনিটি বলি তো, যেরকম খুশি, হ্যাঁ। আর আমেরিকায় গেলে আমেরিকার ইউজে পাবে তুমি কমিউনিটি কথাটাকে, বেশিরভাগই হচ্ছে তৈরি করা কমিউনিটি, ঠিক আছে, লার্নিং কমিউনিটি, ঠিক আছে, রক ক্লাইম্বিং কমিউনিটি, ঠিক আছে, যেটা কিন্তু আমাদের মাধ্যমে অনেকটা এখানে এসেছে। হ্যাঁ, আমাদের এখানেও যেটা এসছে পরের দিকে, হ্যাঁ, মানে গ্লোবালাইজেশনের মধ্যে দিয়ে যে জিনিসটা এসছে সেটা হচ্ছে কমিউনিটিটা যেন কনস্ট্রাক্টেড, গোটা সোসাইটিটারই 200-300 বছরের বেশি হিস্ট্রি নেই আর কি, ঠিক আছে। ফলে ওইখানে একটা কমিউনিটি বিল্ড আপ বলে একটা ব্যাপার আছে, ঠিক আছে। সে কোথা থেকে শুরু করছে? সে শুরু করছে হচ্ছে প্রি সোশ্যাল, ঠিক আছে। আমরা যেমন প্রি ইন্ডিভিজুয়াল সিঙ্গুলারিটি এইটাকে বলছি, তার কাছে ওটা শুরু হচ্ছে প্রি সোশ্যাল থেকে, ঠিক আছে। কারণ সে কী করছে? সে তো ইন্ডিভিজুয়েশনের মধ্যে দিয়ে একটা কমিউনিটি তৈরি করছে তো আলাদা করে, ঠিক আছে। তো এবং তার আগের দশাটা কিন্তু প্রি ইন্ডিভিজুয়াল নয়, রেদার প্রি সোশ্যাল। ফলে হতেই পারে যে তার মধ্যে একটা মানে ওই রকম একটা আইডেন্টিটি হিসেবে একটা ইন্ডিভিজুয়াল সে কল্পনা করে নিচ্ছে, ঠিক আছে। এইরকম একটা ব্যাপার আছে। আমি এতটুকুই পড়েছি, এর থেকে বেশি কিন্তু আমি পড়িনি আর কি, পরে আমি এই জিনিসটা বলবো। আমাদের উদ্দেশ্য ওই দিকটায় যাওয়া নয়, আমরা বরং আবার এই সিমন্দনকে দেলিউজ যেভাবে ব্যাখ্যা মানে ইন্টারপ্রেট করছে আর কি এবং এগোচ্ছে, সেই জায়গাটায় চলে আসি। কেমন সিমন্দন কি ও ফিলোসফার? ও ফিলোসফার, ওই দেলিউজের প্রায় সমবয়সী আর কি। ও ফ্রেঞ্চ, অত বিখ্যাত নয়, মানে অবিখ্যাত আর কি। কিন্তু দেলিউজের এই বইটাই সিমন্দনের রেফারেন্স আছে আর কি, ভালো মতন রেফারেন্স আছে। হ্যাঁ, এই ইন্ডিভিজুয়েশন বলে আমি যেটাকে বলছি সেইটার কনসেপ্টটাও নিয়েছিল হচ্ছে দেলিউজের থেকে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো, আমরা যখন এই এই ফলে আমরা যে সোশ্যাল ইন্ডিভিজুয়েশনটা দেখলাম সেটার মধ্যে দিয়ে আমার কিন্তু সাবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে নিজের মতো, ঠিক আছে। যে সাবজেক্ট তৈরি হয়ে যাওয়াকে যে সাবজেক্ট, এবার আগে কী হতো, রাজনীতির মূল ক্ষেত্রটা ছিল হচ্ছে মূলত অল্টুইস্ট টাইপের, ঠিক আছে। যেটা আমি একটা লেখা তোমাকে যেটা দিয়েছি সেটার মধ্যে খানিকটা ইয়ে করার চেষ্টা করেছি। অল্টুইস্ট মানে কি? আমাদের এখানে রাজনীতিটা মূলত ছিল তো কংগ্রেসের রাজনীতি, আমি তো একদম বাংলায় চলে এলাম আর কি, একদম বাংলা কথাই বলছি আর কি। কংগ্রেস এবং সিপিআই মূলত, তো কংগ্রেস সিপিআই এর মধ্যে দিয়ে রাজনীতির যে ক্ষেত্রটা ছিল কংগ্রেসের মধ্যে দিয়ে করা যায়, সেটার হচ্ছে একটা সর্বমঙ্গলের রাজনীতি ছিল। আমি এইভাবে জিনিসটাকে ইন্টারপ্রেট করেছি আর কি। সর্বমঙ্গল মানে কি? মানে আমি এমন একটা কোনো ব্যবস্থা করবো বা এমন একটা কিছু নীতি নির্ধারণ করবো যাতে সবারই মঙ্গল হবে, ঠিক আছে। ফলে এখানে মার্ক্সবাদীরা কি বলতো, যে ফান্ডামেন্টাল একটা কনফ্লিক্ট আছে সেটা হচ্ছে শ্রমিক এবং মালিকের কনফ্লিক্ট। শ্রমিকের এবং মালিকের একই সাথে মঙ্গল হতে পারে না, একজনের অমঙ্গল হবে তো আরেকজনের মঙ্গল হবে, ঠিক আছে। এইটাকে তোমরা বাদ দিচ্ছ, এইটুকু এরকম বলার চেষ্টা করা হতো, কমিউনিস্টরা অনেক দিন আগে বলেছে। কিন্তু আমরা দেখব যে সারা পৃথিবী জুড়েই কিন্তু এই সর্বমঙ্গলের রাজনীতির একটা চর্চা হয়েছে, ইভেন অ্যাডাম স্মিথের আগে থেকে। অ্যাডাম স্মিথ তো সবচেয়ে বড় ছিল হচ্ছে এটা, গ্রেটার কমন গুড, অ্যাডাম স্মিথের কথা। গ্রেটার কমন গুড, যে কমন গুড, হ্যাঁ, কমন গুড থেকে আমি এই সর্বমঙ্গলের রাজনীতি এই টার্মটা আনলাম আর কি, ঠিক আছে। হ্যাঁ, ও যখন ওয়েলথ অফ নেশন লিখছে তখন কেন ওয়েলথ অফ নেশন বা তার যে নেশনের যে ওয়েলথ সেটা কী আসলে, হ্যাঁ, যে আরে কমন গুডের একটা ব্যাপার আছে, একটা সবার ভালোর ব্যাপার আছে, সর্বমঙ্গলের এই সর্বমঙ্গলের যে রাজনীতি তার যে চর্চা হয়েছে সেই চর্চা কারা করেছে, কারা সবচেয়ে ভালো করে করতে পেরেছে, যার নিজের কোনো অমঙ্গলের চান্স নেই সে, হ্যাঁ, কারণ সেই তো সর্বমঙ্গলের কথা ভাবতে পারে আর কি, তো নিজের অমঙ্গলের চান্স নেই কার, যে হচ্ছে সবসময় একটা সুবিধে আমার পজিশনে আছে সমস্ত জায়গা থেকে, হ্যাঁ। তার আমি ওই লেখাটাই লিখেছিলাম, ফর্সা প্রথমে লিখেছিলাম, হ্যাঁ, আমাদের এখানে আমি যা দেখেছি আমাদের গ্রামে কালো হলে প্রচণ্ড বাজে অবস্থা হয়, ছেলেদেরও হয় মেয়েদেরও হয় আর কি, হ্যাঁ, ফর্সা হতে হবে, তারপর একটু ব্রাহ্মণ বা কায়স্থ একটু উঁচু জাতের, হ্যাঁ, তারপরে হচ্ছে এরকম আর কি, মানে সব কিছুতে একটা সুবিধে এনক এবং ভালো লাগে, তারপরে একটু সচ্ছল হতে হবে, ঠিক আছে, একটু পড়াশুনো জানা হতে হবে, মানে তোমার ভালনারেবিলিটির কোনো জায়গা যদি না থাকে, তোমার মানে তুমি বিগড়ে যেতে পারো বা তোমার ক্ষতি হয়ে যেতে পারে এরকম যদি সম্ভাবনা না থাকে, তুমি কিন্তু সবচেয়ে ভালো রাজনীতি করতে পারবে এই সব। এবং আমরা দেখেছি কংগ্রেসের রাজনীতি কিন্তু এদেরই, ঠিক আছে, চিরকালই কংগ্রেসের রাজনীতিকে আমি কিন্তু মোটেই খাটো করছি না, কংগ্রেসের রাজনীতিকে খাটো করার আমার কোনো ইচ্ছেই নেই, ঠিক আছে। বেসিক্যালি সিপিআই এর রাজনীতিও তাই, কারণ এরকম আমার প্রচুর আছে, একই পরিবার, দাদা কংগ্রেস করে ভাই সিপিআই করে, ঠিক আছে। আচ্ছা, তাই বলে কি সিপিআই ব্যান্ড হয়নি? ব্যান্ড হয়েছে, সিপিআই আন্ডারগ্রাউন্ড হয়েছে, সিপিআই লোকেদের মেরেছে, ঠিক আছে, সব কিছু হয়েছে। কিন্তু তার মানে কি, আমি সর্বমঙ্গলের রাজনীতির যে কাজটা করছি সেটা যে রাষ্ট্রীয় নিপীড়নের সম্মুখীন হবে না বা সেটা যে টার্গেট হবে না তা কিন্তু নয় মোটেই। কিন্তু রাজনীতির বিষয়ই তার মানে কারা? বিষয়ই কিন্তু হচ্ছে এই যাদের জীবনে কোনো বিগ্রহ নেই তারা, তাদের একটা সংগঠন আছে বা যাই হোক কিছু একটা কালেকটিভ আছে আর কি, এবং তোমার যদি বিগ্রহ থাকে জীবনে ওরকম কিছু, তুমি কিন্তু ওইখানে উঠতে পারবে না, তোমার ওই বিগ্রহ থেকে বিচ্যুত হতে হবে, ঠিক আছে, তারতে পারে তার উপরে উঠতে হবে আর কি। হ্যাঁ, তো হতেই পারে যে তুমি হচ্ছে একজন মহিলা বা একজন নিশুজা, হ্যাঁ, বা সামথিং একটা কিছু এরকম মহিলা মহিলার বিগ্রহ আছে, হ্যাঁ, সে কিন্তু করতে পারবে না। ফলে আমাদের এই রাজনীতিতে মহিলাদের দেখবে তুমি যে কাদের কাদের পার্সেন্টেজ কম, মহিলাদের পার্সেন্টেজ কম, নিশুজাদের পার্সেন্টেজ কম, হ্যাঁ, মানে যত মানে বিগ্রহ যাদের আছে তাদের গ্রামের লোকের থেকে শহরের লোক বেশি, ওয়েল টু ডু লোক বেশি আর কি, হ্যাঁ, মানে এইসব এইগুলোতে যারা থাকে আর কি। রাজনীতি না করেও হয়েছে মহাসেতু, ঠিক আছে, মহাসেতু দেখবি ধরনটা ওই আমি যে লেখাটা লিখেছি ওইটাকে বলে দিয়েছি। মহাশয়া দেবী কী করছে, মহাশয়া দেবী শবরদের গ্রামে যাচ্ছে, ঠিক আছে, শবরদের কথা লিখছে, ঠিক আছে, হ্যাঁ, তোকে পাঠিয়েছি, হ্যাঁ, কী লিখছে সেটা হচ্ছে যে একটা ভাষা লিখছে যেটা নাকি আদিবাসীদের ভাষা, আদিবাসীরা ওই ভাষা জানেই না, ঠিক আছে, ওই যে ওই আমরা সব মানে মহাশয়া দেবীর সমস্ত চরিত্রগুলো যে ভাষায় কথা বলে কোনো আদিবাসী ওই ভাষায় কথা বলে না, তাহলে মহাশয়া দেবী ওটা কেন লিখছে আদিবাসীর ভাষা বলে লিখছে? তার কারণ হচ্ছে যে মহাশয়া দেবীর অডিয়েন্স, মহাশয়া দেবী খুব ভালো করে জানে ওর অডিয়েন্স আদিবাসীটা নয়, ওর অডিয়েন্স কারা, ওর অডিয়েন্স হচ্ছে ওর মতনই বেশ কিছু লোক যারা আদিবাসীদের উন্নয়ন করবে, ঠিক আছে, ফলে তাদের কাছেও পৌঁছতে চায়, আবার তাদের কাছে শুধু বাংলায় কথা বললে হবে না, তারপর আদিবাসীরা বাংলায় কথা বলে না, ফলে এমন একটা কিছু, হ্যাঁ, এমন একটা কিছু করতে হবে যে যাতে যার মধ্যে দিয়ে ব্রিজ তৈরি, মানে আমার ওই মঙ্গলের আদিবাসীদের মঙ্গলের যে আসল হোতা আমি বা আমরা, আমি তো নই ওইভাবে, ওই যে বললাম আমরা, সেই রকম একটা সাবজেক্ট তৈরি করা যায় যে সাবজেক্ট রাজনীতি করছে না, রিটিনাইজিং করছে, কিন্তু একটা রকম আছে। এবার এই সর্বমঙ্গলের রাজনীতির যে টোটাল টোটালিটিটা, সেই টোটাল যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু চলেছে খুব ভালো করে যতদিন রাষ্ট্র এই সর্বমঙ্গলের রাজনীতিকে সাপোর্ট করতে পেরেছে। বেসিক্যালি রাষ্ট্র কিন্তু এই সর্বমঙ্গলের রাজনীতির একটা হাতিয়ার, ঠিক আছে। রাষ্ট্র কী করে, ব্যালেন্সের খেলা খেলে, প্রথম কথা মূল খেলাটাই হচ্ছে রাষ্ট্রের হচ্ছে ব্যালেন্স। আচ্ছা, এই সর্বমঙ্গলের রাজনীতির আর একটা হাতিয়ার হচ্ছে মানবাধিকার আন্দোলন, তলা থেকে মানবাধিকার আন্দোলনের প্রয়োজন আছে, হয়তো সর্বমঙ্গলের রাজনীতিরও প্রয়োজন আছে, আমরা জানি না, ওইরকম জাজমেন্ট নেই কিন্তু আমার যে ওইটা বাজে এইটা ভালো, আমি বলছি যে ব্যাপারটা কি হয়েছে আর কি। তো যখন আচ্ছা এই যে হিউম্যান রাইটসের চার্টার, সেটা তো বেশ ঢাকঢোল পিটিয়ে তৈরি হয়েছে এবং ইউএনও মেনে নিয়েছে, সবাই মেনেছে, প্রত্যেকটা দেশের সংবিধানে এই হিউম্যান রাইটস চার্টার ঢুকে গেছে, আমাদের এখানে হিউম্যান রাইটস কমিশন আছে, সমস্ত জায়গায় হিউম্যান রাইটস কমিশন আছে, কোথাও কোথাও সেটা যথেষ্ট শক্তিশালী। সেটা কী করছে, এই সর্বমঙ্গলের রাজনীতি যেটা গায়ে পড়া মাতব্বরি বা ওপর থেকে একটা উপকার করে দেওয়ার ব্যাপার আছে, তার তলাটা তৈরি করে যাচ্ছে এই এই জিনিসটা করে, সেটা এই সর্বমঙ্গলের যে টোটাল সিস্টেম অফ পলিটিক্স অফ এই যে গ্রেটার কমন গুড, সেইটাকে কিন্তু একটা জায়গা তৈরি করে দিচ্ছে। এটা পেরেছে হচ্ছে এই গ্লোবালাইজেশন আসার আগে পর্যন্ত, হ্যাঁ, মানে সেভেন্টিজ মূলত ধরা হয়তো যে সেভেন্টিজে ওই গোল্ড স্ট্যান্ডার্ড সরে যাওয়ার পরে গ্লোবালাইজেশনের মানে ইয়েটা শুরু হলো আর কি। হ্যাঁ, তো তার আগে পর্যন্ত রাষ্ট্র কিন্তু চমৎকার হয়ে পেরেছে, তার মধ্যে অনেক যুদ্ধ বিগ্রহ মানে মারপিট হয়েছে, কিন্তু সে কিন্তু পেরে গেছে ওটা। হ্যাঁ, মানে যে কোথায় ইয়ে করলো, সে ফল্টার করতে শুরু করলো কখন, যখন দেখলো যে সাপ্লাই করা যাচ্ছে না, মানে কিছুতেই রাখা যাচ্ছে না, মানে বিভিন্ন যে কনফ্লিক্টিং ইন্টারেস্ট সেইগুলোকে খুব রাখা যাচ্ছে না, ঠিক আছে। এবং তারপরে গ্লোবালাইজেশন এলো, গ্লোবালাইজেশন এলো হচ্ছে একদম পাস থেকে, ওইটার মধ্যে থেকে যে রাষ্ট্রের মধ্যে থেকে খুব গ্লোবালাইজেশন এসছে তা কিন্তু নয়, গ্লোবালাইজেশন এসছে হচ্ছে এরকম পাস থেকে, ক্যাপিটালিজমের নিজস্ব লজিকের মধ্যে দিয়ে গ্লোবালাইজেশন চলে এলো। ও তখন ওই সর্বমঙ্গলের রাজনীতি দেখলো যে হ্যাঁ, এখানে একটু করার চেষ্টা করি, করতে করতে করতে এই গত 20 বছর ধরে দেখা যাচ্ছে যে মালটাকে আর টেকানোই যাচ্ছে না, কংগ্রেসের থেকে বিজেপি, আমি সিম্বলিক অর্থে কংগ্রেসের থেকে বিজেপি, যে বিজেপির সর্বমঙ্গলের এজেন্ডা নেই কিন্তু এই রাষ্ট্রে থাকার জন্য, তাকে রাষ্ট্রের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তাকে কিন্তু একটা সর্বমঙ্গলের মানে এজেন্ডা তৈরি করতে হচ্ছে দাদা। হ্যাঁ, সেই বিজেপি কংগ্রেসের থেকে বেটার ফোর্স হয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, সমস্ত জায়গাতে। হ্যাঁ, কংগ্রেস কিন্তু তার সেকুলার ক্যারেক্টারটা বজায় রাখতে পারছে না, কারণ সেকুলার ক্যারেক্টারটার মধ্যে একটা সর্বমঙ্গলের ব্যাপার আছে, তুমি সেকুলারকে তুমি ধর্ম থেকে বাদ দিয়ে দাও, সেকুলার কি দাও, ঠিক আছে, আমাদের দেশে মানে জেনারেলি সেকুলারকে যেভাবে ধরা হয় তার থেকে যদি তুমি ধর্মর কনোটেশনটা বাদ দাও তাহলে সেকুলার কি, তুমি ভাষার ক্ষেত্রে ধরো, সব ক্ষেত্রে ধরো, সেকুলার মানে হচ্ছে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। হ্যাঁ, তো সেই জিনিসটা রাখা যাচ্ছে না, হ্যাঁ, এরকম একটা পরিস্থিতির মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। গুজরাটের ভোট দেখো, গুজরাটের ভোটে হচ্ছে মানে না ইয়ে মানে অল্পেশ ঠাকুর এবং ইয়ে কনফ্লিক্টিং ইন্টারেস্ট, অল্পেশ ঠাকুরের ইন্টারেস্ট, জিগ্নেশ মেমানির ইন্টারেস্ট এক নয়, দুটোর ইন্টারেস্ট কনফ্লিক্টিং, প্যাটেলের হার্দিক প্যাটেলের ইন্টারেস্ট এবং ওর ইন্টারেস্ট এক নয়, কনফ্লিক্টিং ইন্টারেস্ট। সেই কনফ্লিক্টিং ইন্টারেস্টকে আমি যদি ধারণ করতে পারি তবে আমার জিনিসটা দাঁড়াবে, এইরকম একটা পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায় আমাদেরকে রাজনীতিতে নিয়ে আসতে হচ্ছে। তো এইভাবেই মানে আমরা এমন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি গত 30-40 বছর ধরে, সেটা হচ্ছে এই সর্বমঙ্গলের রাজনীতির ক্রেজটা কমে যাচ্ছে আস্তে আস্তে, এবং সাবজেক্টগুলো মাথা ছাড়া দিচ্ছে। গ্লোবালাইজেশন তাকে হেল্প করে দিয়েছে আরও বেশি করে মাথা ছাড়া দিতে আর কি, সাবজেক্টগুলো সোশ্যাল সাবজেক্টগুলো সাবজেক্ট হয়ে উঠতে চাইছে, এবং এই সাবজেক্টগুলো এই সোশ্যাল সাবজেক্টগুলো আসলে ওই যে প্রি ইন্ডিভিজুয়াল যে সিঙ্গুলারিটিগুলো সেই প্রি ইন্ডিভিজুয়াল সিঙ্গুলারিটিগুলোর ওপরে দাঁড়িয়ে তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ফলে আমি যখন আজকে আইডেন্টিটি পলিটিক্স বলছি কোনো একটা জিনিসকে, আচ্ছা এবার এবার আমি জানি না যে এরকম আমার কোনো এজেন্ডা নেই, আমি এইখানে মানে লোকের কাছে যে একটা জাজমেন্টাল কিছু দিয়ে দেবো যে এটা করতে হবে বা এটা এটা তো আমরা পারবো না, তো এটা সে যে করবে যেরকম করবে সেটা ব্যাপার নয়। মানে ফিলোসফি বা পলিটিক্যাল ফিলোসফির যখন আমি ক্লাস নিচ্ছি তখন সেটা তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেবে না, র্যাদার তোমার মধ্যে প্রশ্ন তৈরি করবে, ঠিক আছে। আমরা কিন্তু কোনো উত্তর চাইছি না, আমরা চাইছি যে আরও প্রশ্ন প্রশ্ন। আমাদের কিন্তু কোনো এজেন্ডা নেই হচ্ছে যে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার, ঠিক আছে। আমি আমরা কিন্তু এটা চাইছি যে আমার এই ক্লাসটা করে বা আমাদের এই ইয়েটার মধ্যে দিয়ে যদি আরও 5টা প্রশ্ন তৈরি হয় সেইটা, ঠিক আছে। কারণ এটাও আমরা পরে কোনো একটা ক্লাসে ইয়ে করবো যে যে কেন উত্তরটা ইম্পর্টেন্ট নয় প্রশ্নটা ইম্পর্টেন্ট, কেন সমাধানটা ইম্পর্টেন্ট নয় সমস্যাটা ইম্পর্টেন্ট। আমাদের মূল প্রবলেম হচ্ছে যে আমরা প্রবলেমেটাইজ করতে পারি না জিনিসটা, আমরা জিনিসটাকে সমস্যায়িত করতে পারি না, অথচ জিনিসটা সমস্যায়িত করাটাই হচ্ছে মানে ওই আর কি, সমস্যায়িত করাটাই হচ্ছে ওইটা কি। এইবার আমি বলছি যে এইখানটায় আসছি যে হঠাৎ ইন্ডিভিজুয়েশন বা এইগুলো ডেলিউজ বলতে গেল, ডেলিউজ মূলত হচ্ছে ভার্চুয়াল আইডিয়া, হ্যাঁ ভার্চুয়াল আইডিয়া। ডেলিউজ কোনো বাস্তব মাটি কোনো লোক না, এরকম লোক ওপরে ডেলিউজকে বলা হয় হচ্ছে সেভিয়ার অফ মেটাফিজিক্স, ঠিক আছে। প্রায় যখন মোটামুটি লোকে বলে দিয়েছে যে ফিলোসফি শেষ মেটাফিজিক্স শেষ, সেই সময়ে ডেলিউজ অন্তর্ভুক্ত মানে ইয়ে করে ফিলোসফি এবং মেটাফিজিক্সকে মানে ডিফেন্ড করছে, ঠিক আছে। মানে গোটা ব্যাপারটাই ফিজিক্যালিটির মধ্যে সবাই যখন বলে দিয়েছে তখন এই সময়ে ওরা এসে ওরা এটাকে ডিফেন্ড করছে, ঠিক আছে। সে অর্থে ডেলিউজ পোস্ট মডার্ন নয়, মডার্ন। এবার ডেলিউজ হচ্ছে ভার্চুয়াল আইডিয়ার লোক, ঠিক আছে। সে বলছে যে ভার্চুয়াল আইডিয়া তো শুধু নয়, ব্যাপারটা তো অ্যাকচুয়ালাইজেশন করতে হবে। আমি যেই জিনিসটাকে অ্যাকচুয়ালাইজ করতে চাইছি তখনই আমার হাতিয়ার হচ্ছে ইন্ডিভিজুয়েশন, ঠিক আছে। অ্যাকচুয়ালাইজ হবে হচ্ছে থ্রু ইন্টেন্সিটি, আর ইন্টেন্সিটির প্রক্রিয়াটা হচ্ছে ইন্ডিভিজুয়েশন। এটা আরও কঠিন বলে আমি এদিক থেকে বলিনি, আমি পলিটিক্যাল ফিলোসফির জায়গা থেকে বলেছি, এমনি ফিলোসফিক্যালি জিনিসটা আরও কঠিন আরও মানে আরও জটিল আর কি, ঠিক আছে ওইভাবে বলিনি। এবার ইন্ডিভিজুয়ালের ওপর একটা ইয়ে দিয়ে আমি এটা শেষ করছি, ওর ওর ইন্ডিভিজুয়েশনের গোটা ব্যাপারটার ডেলিউজের যে ইন্টারপ্রিটেশনটা যেখানে শেষ হচ্ছে ইংরাজিতে পড়ছি, আমি বাংলা করে দেবো। দ্য মাল্টিপল মোবাইল অ্যান্ড কমিউনিকেটিং ক্যারেক্টার অফ ইন্ডিভিজুয়ালিটি, ইটস ইমপ্লিকেটেড ক্যারেক্টার মাস্ট দেয়ার ফোর বি কনস্ট্যান্টলি রিকল্ড। মানে ইন্ডিভিজুয়ালিটির একটা ক্যারেক্টার হচ্ছে সে হচ্ছে মাল্টিপল, ঠিক আছে। এবার তুমি ইন্ডিভিজুয়ালে ফিরে এসো, ইন্ডিভিজুয়েশন নিয়ে এলাম তো, এবার ইন্ডিভিজুয়ালে ফিরে এসো, যে ইন্ডিভিজুয়াল কি, যে ইন্ডিভিজুয়াল হচ্ছে একটা মেটাস্টেবল, ঠিক আছে। যে হচ্ছে কিন্তু আমি তো তাকেই দেখছি, ধরো যে প্রণবকে দেখছি, প্রণব তো একটা ইন্ডিভিজুয়াল ওকে দেখছি। তোমার প্রণবের ক্যারেক্টার কি, প্রণবের ক্যারেক্টার হচ্ছে মাল্টিপল, এক। দুই হচ্ছে মোবাইল, ঠিক আছে, সরে সরে যায়। আজকে প্রণব মানে কালো এইরকম একটা জায়গায় একটা ইন্ডিভিজুয়েটেড, হ্যাঁ, কালকে দেখা যাবে দেড়েল এই জায়গায় ইন্ডিভিজুয়েটেড, ঠিক আছে। মানে ও সরে সরে যায় কিন্তু, হ্যাঁ, আবার পরের দিনে হয়তো একটা অন্য কিছু হয়ে যাবে আর কি, এরকম। অ্যান্ড কমিউনিকেটিং, কমিউনিকেটিং মানে হচ্ছে যে সব কমিউনিকেটিং আমি বললাম, কমিউনিকেটিং মানে হচ্ছে যে ও এখানে যে কমিউনিকেটিংটা বলেছে যেটা ওই সাইবারনেটিক্সের ধারণা থেকে, সেটা হচ্ছে খানিকটা পাস্ট এবং ফিউচারের মধ্যে কমিউনিকেট করা, সারাক্ষণ, ঠিক আছে। তুমি আসলে ইন্ডিভিজুয়েশনের প্রসেসের একটা অঙ্গ, একটা পার্ট, যেটা কমিউনিকেটর কী করছো, তোমার প্রি ইন্ডিভিজুয়াল থেকে তোমার একটা ইন্ডিভিজুয়াল, তোমার তো একটা ইন্ডিভিজুয়েশন আবারও হচ্ছে, তো তুমি তুমি তোমার প্রসেসটা তোমার মধ্যে গিয়ে মানে কিন্তু থেমে যায়নি, মালটা হচ্ছে, তুমি হচ্ছে ওই নোটটা, ঠিক আছে? মাল্টিপল মোবাইল অ্যান্ড কমিউনিকেটিং ক্যারেক্টার অফ ইন্ডিভিজুয়ালিটি ইটস ইমপ্লিকেটেড ক্যারেক্টার মাস্ট দেয়ার ফর বি কনস্ট্যান্টলি রিকলড। এটা বারবার মনে করতে হবে। দ্য ইন্ডিভিজিবিলিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্টেন্স সোললি টু দ্য প্রপার্টি অফ ইন্টেন্সিভ কোয়ান্টিটিস নট টু ডিভাইড উইদাউট চেঞ্জিং নেচার। ঠিক আছে, নিজে নিজের মতন করে বাংলা করে না, আমি অতটা ভালো বুঝতেই পারিনি লাইনটা, আমি আবার পড়ছি। দ্য ইনডিভিজিবিলিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্টেন্স সোললি টু দ্য প্রপার্টি অফ ইন্টেন্সিভ কোয়ান্টিটিস নট টু ডিভাইড উইদাউট চেঞ্জিং নেচার। ঠিক আছে, উই আর মেড অফ অল দিস ডেপথস অ্যান্ড ডিস্টেন্সেস অফ দিস ইন্টেন্সিভ সোলস, সোল মানে হচ্ছে আত্মা, which developed and are re-enveloped. ঠিক আছে, we call individuating factors the ensemble, ensemble assembly, ঠিক আছে, ensemble of this enveloping and enveloped intensities. ঠিক আছে, এই এনভেলপ কথাটাকে আমি এভাবে বলছি যে আমরা আসলে সবসময় জোব্বা পরে থাকি, ঠিক আছে, বেসিক্যালি দেলিউজ এই জায়গায় অ্যাকচুয়ালাইজ করছে, এই কারণে খুব ইম্পর্টেন্ট জিনিসটা। হ্যাঁ, এই যে দেখ, মেটাফিজিক্স এবং ফিজিক্সের যে জায়গা, ফিজিক্যালিটির যে জায়গাটা, আমরা পলিটিক্সকে যখন ধরি, পলিটিক্স হচ্ছে খুব ভালো জায়গা, মোটেই ভালো জায়গা নয়, চুতিয়ার জায়গা, ঠিক আছে? কেন? সবসময় তোমাকে একটা জোব্বা পড়তে হয়। বেসিক্যালি সিচুয়েশানটাই এরকম যে তোমাকে আসলে, মানে আমি পলিটিক্যাল ফিলোসফির দিক থেকে বলছি, অন্য দিক থেকেও তাই। বেসিক্যালি তুমি ধরো, আমি বললাম আমি বাঙালি, আরে বাঙালিটা আমার জোব্বা, হ্যাঁ আমার ওই প্রি ইন্ডিভিজুয়াল সিঙ্গুলারিটির উপর দিয়ে তৈরি হচ্ছে, কিন্তু যেই আমি একবার বলে দিলাম আমি বাঙালি, ওইটা আমার জোব্বা। আমি যখনই এরকম ইন্ডিভিজুয়াল সবসময় এইরকম এনভেলাপড, ঠিক আছে, তার একটা সবসময় জোব্বা থাকে, একটা আলখাল্লা থাকে, ঠিক আছে? আমি যখন শ্রমিক শ্রেণী বলছি, আরে ওটাও আমার একটা এনভেলাপ, সমস্ত কিছু এনভেলাপ, এইটা যেন তুমি কখনো ভুলো না। প্রি ইন্ডিভিজুয়ালগুলো থেকে আমার যখনই একটা ইন্ডিভিজুয়েটেড ক্যারেক্টার তৈরি হচ্ছে, ইন্ডিভিজুয়াল তৈরি হচ্ছে, সে সবসময় এনভেলাপ, এবং এটা কিন্তু আসার কথা যে এনভেলপ। তাই জন্যই কিন্তু আমি সাইক্লিস্ট এই এনভেলপটা তৈরি করতে পারি, বা আমি এরপরে আরও অন্যরকম কিছু আমার যে এনভেলপ সেটা তৈরি করার কল্পনা করতে পারি আর কি। আমি আমার যে কোনো একটা এনভেলপ তৈরি করার কল্পনা করতে পারি, আমার সৃষ্টি এখানেই, মানে এইখানেই অ্যাকচুয়ালাইজেশান, আসলে ওই আইডিয়ার অ্যাকচুয়ালাইজেশান আসলে একটা ক্রিয়েশান, তা না হলে হয়ে যেত হচ্ছে বেসিক, মানে একটা জড়ো জিনিস হয়ে যেত, ঠিক আছে, আমার ক্রিয়েশান থাকতো না, কারণ আমার অ্যাকচুয়ালাইজেশনও একটা আসলে ক্রিয়েশান। এইখানেই আমি দেখ সাইকিক ইন্ডিভিজুয়েশনের স্কোপ আছে আর কি, তা নাহলে সাইকিক ইন্ডিভিজুয়েশনের স্কোপ থাকতো না, আমরা তো বেসিক্যালি সাইকিক ইন্ডিভিজুয়েশনের পক্ষে বেশি করে, তাই না, গ্রুপড ইন্ডিভিজুয়েশনের থেকে, যেটাতে আরে আমার কম, মানে মানে আমি মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাকে মোর নাম এই বলে খ্যাত হোক কথাটা আমি যখন উচ্চারণ করছি, তখন তো আমি কিভাবে ইন্ডিভিজুয়েটেড হব সেটার একটা আমারও কল্পনা আছে, এটা তো আমি বলার চেষ্টা করছি, মানে আই শুড হ্যাভ এ রোল ইন ইট, ঠিক আছে, এটার মধ্যে কিন্তু মানে সাবজেক্টিভিটির ব্যাপারটা আছে। হ্যাঁ, আজকে যখন আমি শ্রমিক তৈরি করবো, হ্যাঁ তাকে মানে শ্রমিক একটা ইন্ডিভিজুয়েটেড এনটিটি হিসেবে তৈরি করবো, বা সামথিং আদার দেন যে কোনো কিছু, আজ আমার কিন্তু সেই জোব্বাটা তৈরি করারও স্কোপ আছে যে কোনো, কারণ সব ওটা জোব্বাই আসলে, ঠিক আছে? তুই যে হিস্ট্রির কথা বলছিস, শুধু কি হিস্ট্রি থেকে, হ্যাঁ আমি হিস্ট্রি বাড়িয়ে নেবো দরকার হলো, কাইন্ড অফ, মানে হিস্ট্রি বাড়িয়ে নেবো মানে কি, আমি হিস্ট্রিকে, হিস্ট্রি তো ওইভাবে মানানো যায় না, তার তো একটা প্রথমত হচ্ছে যে টাইমের ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা জিনিস পাস্ট, পাস্টে কিছু ঘটনা ঘটে গেছিলো, হিস্ট্রি কি, হিস্ট্রি হচ্ছে পাস্টের কিছু ঘটনাকে তুই এরকম করে তুলে তুলে তুলে তুলে একটা পাস্টের ফ্রেম বানাচ্ছিস তোর কাছে, কেন, তোর বর্তমানের জন্য, বাংলাতে তো হচ্ছে এইটাই, তুমি কি আর গোটা জিনিসটাকে কি রিপ্লে করছো এখানটায়, তা তো নয়, ঠিক আছে, আমি বানাবো, তবে সেটা একটা এনভেলপ, সেটা বর্তমানে নেন, হ্যাঁ বর্তমান না, ওইটাকে আমি বানালাম আর কি নিজের মতো, হিস্ট্রি প্রচণ্ডভাবেই বর্তমান জিনিস, বর্তমানের জিনিস হিস্ট্রি, হিস্ট্রি যখনই আমি পড়ছি বর্তমানের জিনিস আর কি, অতীতের একটা রূপ, আমি দরকার হলে ওরকম একটা এনভেলপ তৈরি করবো, আমি আমার ক্লাসকে তৈরি করবো, কাস্টকে তৈরি করবো, যাও যাও যা যা কিছু আর কি, আমি জিনিসটাকে তৈরি করার একটা স্কোপ আছে, কারণ বেসিক্যালি ইন্ডিভিজুয়াল এনভেলপ, ইন্ডিভিজুয়েশন হচ্ছে এনভেলপ একটা ক্যারেক্টার আছে, ঠিক আছে, of these individuating and individual differences which ceaselessly interpenetrate one another throughout the fields of individuation. ইন্ডিভিজুয়ালিটি ইজ নট অ্যা ক্যারেক্টারিস্টিক্স অফ সেলফ, পরে এটা এর সহজ আর কি, ইন্ডিভিজুয়ালিটি ইজ নট অ্যা ক্যারেক্টারিস্টিক অফ সেলফ বাট অন দ্য কন্ট্রারি ফর্মস অ্যান্ড সাস্টেন্স দ্য সিস্টেম অফ দ্য ডিজলভড সেলফ, সেলফ ডিজলভ হয় ওইখানে, ঠিক আছে? ইন্ডিভিজুয়েশনের মধ্যে দিয়ে যে ইন্ডিভিজুয়াল তৈরি হয় যে মেটাস্টেবল দশাটা, ওর মধ্যে সেলফ আসলে ডিজলভ হচ্ছে, ওটা সেলফের ব্যাপার নয়, ওটা হচ্ছে একটা ডিজলভ সেলফ, ঠিক আছে? একটা যোগবা, ঠিক আছে? এবার তুমি কীভাবে তৈরি করবে এইটা, এইটা দিয়ে ও শেষ করে দিচ্ছে। এটা হচ্ছে মানে দিলুজকে তো বলা হয় ফিলোসফির ক্ষেত্রে পজিটিভিস্ট আর কি, খুব আশাবাদী লোক। এই জায়গায় ও শেষ করে দিচ্ছে। দেখ এইটা বললাম আমি যখন, তখনই আমি বুঝিয়ে দিলাম যে দিলুজকেও কিন্তু জাজ করা যায়। এই যে আমি বললাম দিলুজ আশাবাদী লোক না, এখানে এই যে পজিটিভিস্ট যে টার্মটা ইউজ করলে, পজিটিভিস্ট মানে তো যারা তোমার ওই কাইন্ড অফ ধরো একটা স্টেটমেন্ট তুমি দিলে সেই স্টেটমেন্টটাকে পরখ করা যায় কিনা, এই যে কোশ্চেনটা যারা তোলে তারাই তো পজিটিভিস্ট অ্যাকচুয়ালি। মানে আমি ইতিবাচকতাবাদী বলেছি, হ্যাঁ, কিন্তু সেটা সেটা তো পজিটিভিস্ট নয়, কিন্তু ফিলোসফিক্যালি যেটা পজিটিভিস্ট সেটা তোমার এটাই যে পরখ করা যায় কিনা, যারা পরখ করতে চায়। আমি ভুল বলেছি হতে পারে, আমি মানে যেটাকে তোমার কার্ল পপার বড্ড বেশি পরিমাণে ক্রিটিক করছে আর কি, যখন ও সেই ফলসিফিকেশনের আইডিয়াটা দিচ্ছে আর কি, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু পজিটিভিস্ট মানে এটাই দাঁড়ায় যে যারা পরখ করতে চায়। আচ্ছা, না তাহলে আমি ভুল বলেছি আর কি, এটা বললে ইতিবাচক সেটা তো সামথিং এলস আর কি, ওটা অন্য কিছু মানে অ্যাফারমেটিভ আর কি, সরি মানে পজিটিভিস্ট না ভাই, অ্যাফারমেটিভ, হ্যাঁ মানে অ্যাফারমেটিভ একটা অ্যাফারমেটিভ। হ্যাঁ, মোটামুটি আমি জিনিসটা বলে দিয়েছি। আবার এইবারে এইবারে কোশ্চেন করলে ভালো হয়, এবারে কোশ্চেন বা কারোর যদি কোনো কমেন্ট টমেন্ট থাকে আর কি, হ্যাঁ এইবারে জিনিসটা করলে ভালো হয়। আচ্ছা, ওই একটা পয়েন্ট আমার এখনো ক্লিয়ার হলো না, মানে অনেকগুলো পয়েন্ট আছে ক্লিয়ার হয়নি, তার মধ্যে এটা একটা অন্যতম পয়েন্ট, ওই যে সাইকিক ইন্ডিভিজুয়েশন আর কি, মানে এই জিনিসটা এক্স্যাক্টলি কি, মানে পরে বলি ওটা, কারণ আমি তো পড়িনি ওটা ভালো করে, সাইকিক ইন্ডিভিজুয়েশনটা। আচ্ছা, মানে আমি রিলেট করতে পারছি না, মানে ওই যে যেটা বললে তুমি সোশ্যাল ইন্ডিভিজুয়েশন, আর একটা বললে সাইকিক ইন্ডিভিজুয়েশন, সোশ্যাল ইন্ডিভিজুয়েশনটা খানিকটা বোঝা গেল, কিন্তু ওটার সঙ্গে মানে সাইকিং ইন্ডিভিজুয়ালটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করতে পারে কি পারে না, পারে তো, দুটো ইন্ডিভিজুয়াল মানে দুটো এক্সিস্ট করতে পারে, হ্যাঁ, কিন্তু এটা যে এক্সিস্ট করতে পারে কি করে পারে সেটা জিনিসটা ক্লিয়ার করতে পারলাম না, মানে কারণ ওই বারবার একটা জিনিস মাথায় আসছে আর কি, যে একজন ব্যক্তিকে তো আমরা আইসোলেট করতে পারি না, না আমি তো আইসোলেট করার চেষ্টাও করছি না। ইন্ডিভিজুয়েশন মানেই হচ্ছে প্রি ইন্ডিভিজুয়াল সিঙ্গুলারিটিগুলো, সেই সিঙ্গুলারিটিগুলোর মানে একটা প্রসেস, ঠিক আছে, প্রি ইন্ডিভিজুয়াল সিঙ্গুলারিটিতে একটা ঘনীভূতকরণের একটা প্রসেস, ঠিক আছে? তো এটার দুটো রোল আছে, একটা হচ্ছে সাইকিক আর একটা হচ্ছে সোশ্যাল, ঠিক আছে? সোশ্যালটা আমি ভালো করে বললাম, সোশ্যালটা নিয়ে আমার বেশি ইন্টারেস্ট ছিল আর কি, ওই জন্য আমি ওটা আগে পড়ে ফেলেছি, যদিও সোশ্যালটা পরে আছে, সাইকিকটা এখন আমি পুরো পড়িনি, তবে সাইকিকটার কোনো একটা মানে ইয়ে আছে আর কি, সাইকিকটা সোশ্যাল নয়, আদার দ্যান সোশ্যাল। সোশ্যালের মধ্যে আমি দুটো জিনিস বললাম, একটা হচ্ছে প্রি সোশ্যাল থেকে যে ওই ওইটা, যেটা খুব মানে পরিচিত নয় আর কি। এখানেই সিমন্দনের একটা মানে পোস্ট কলোনিয়াল ব্যাপার আছে, এবং 1958 সালে এগুলো লিখছে, সেটা মনে রাখা উচিত খুবই আগে। মানে এখন কি ইন্ডিভিজুয়েশন এখন এই যেটা বলি গ্লোবালাইজেশনটা কেটে যাচ্ছে আস্তে আস্তে, এবং ইন্ডিভিজুয়াল জায়গাটা যেটা কনসেপ্টটা মানে সম্বন্ধে আসছে পলিটিক্স, মানে সাবজেক্ট হয়ে উঠছে, হ্যাঁ, যে গড ইজ ব্যাক, যেভাবে ব্যক্তি মানে রাদার উপরে বলে উই আর মেকিং গড ব্যাক, মানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মানে আসলে উই আর ব্যাক, হ্যাঁ, বাংলা কথা হচ্ছে যে উই আর ব্যাক, মানে আমরা আবার ফিরে আসছি কোন একটা মানুষ, মানে রাদার গড গড গড ওয়াজ দেয়া বলছো যে মানে গ্লোবালাইজেশনটা ব্যাক করছে, মানে কি সেন্সে বলবো, মানে তুমি এমপিরিক্যাল এভিডেন্স দেখো না, আমি এই জিনিসটা বুঝলাম না, গড ইজ ব্যাক যে টার্মটা ইউজ করলে, মানে এটা কেন করলে, মানে জিনিসটা মানে ধরো আমেরিকাতে ট্রাম্পের উত্থান, এখানে মোদির উত্থান, রাদার ঈশ্বরবাদীরা ফিরে আসছে, ঈশ্বরবাদীরা ফিরে আসছে কিনা সেটা আমরা জানি না, একটা মানুষে ধরো আগে কি হতো যে একটা, আমি যেমন নিজের সোসাইটি দিয়ে বলছি, যে একটা ছোট থেকে আমি বড় হয়েছি একটা কালেকটিভকে দেখেছি, যে একটা আমাদের পাড়ায় একটা ক্লাব, পাড়ার একটা কোনো গণসংগঠন বা এইভাবে তারা কোনো কিছু হলে ক্লাব ঝাঁপিয়ে পড়তো বা কিছু, এখন কি হচ্ছে সব জায়গাতে ওই একজন মানুষ ওই দাদা উনি হচ্ছে পাড়ার, এই জায়গাগুলো সব জায়গায় আবার আস্তে আস্তে ফিরে আসছে না। কিন্তু সেটার সঙ্গে যদি রিলেট করা হয় গড ইজ ব্যাক, সেক্ষেত্রে একটা কথা আছে আমার আর কি, যে এই যে মানে গডের প্রয়োজনটা কিসের আর কি, মানে গড বা হিভেনের প্রয়োজনটা এই কারণেই যে উই নিড আ পারপাস ইন লাইফ বেসিক্যালি, কিন্তু পারপাসের সঙ্গে গডের একটা কানেকশন রয়েছে, এটা নিৎসে বলছে আর কি বেসিক্যালি। এবং আলটিমেট নিৎসে কিন্তু দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু পারপাসের প্রয়োজন নেই, এবং সেখানেই নিৎসে বলছে গড ইজ ডেড, মানে পারপাসের প্রয়োজনটাকে একদম নাকচ করে দিচ্ছে। তাহলে কি সেই পারপাস না পাওয়া মানে সেই যে ক্রাইসিসটা সেটা কি আলটিমেটলি আমাদেরকে আবার ফিরিয়ে আনছে ওই জায়গাতে যেখানে আমরা বলছি গড ইজ ব্যাক, মানে আমাদের যেটাকে বলে আর কি এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস যেটাকে বলে আর কি, যে মানে হতে পারে কারণ আমরা বারবার রিপিট করি এটা নিচের কথাটা বললি বলে যে এটারনাল রিটার্ন বা রিপিটিশনের যে কনসেপ্ট, ঠিক আছে তুই যেটা বললি না রিসেম্বলেন্স আর রিপিটিশন, তুই ইয়ে করতে পারছিস, হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটা রিপিটিশন রিপিটিশন জিনিসটা খুব মানে মজার জিনিস আর মজার জিনিস, হ্যাঁ ওই আগের দিন আলোচনা হয়েছে এই এইখানে রিপিটিশন জিনিসটা খুব মজার জিনিস, রিপিট যখন কোনো একটা জিনিস করে সেটা সম্পূর্ণ নতুন ভাবে করে, ঠিক আছে কী নিয়ে করে তার যে অরিজিনাল যে ইয়েটা নিয়ে করে, ঠিক আছে ধরা যাক আমরা যদি বলি যে আমরা ওই প্রথম আর প্রথম আমরা যে ইমেজ অফ থটের যে আলোচনাটা করেছিলাম প্রথম দিন সেটার ইন্ট্রোডাকশান দিতে গিয়ে আমি ফেসবুকে এবং আমার ওয়েবসাইটে যেটা লিখেছিলাম, হ্যাঁ সেইটাই, সেটা হচ্ছে শুরুর পুনরাবৃত্তি, এইটা নিয়েই বারবার আমাদের কথা হয়েছিল দর্শনের শুরুর পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি মানে রিপিটিশন, পুনরাবৃত্তি কীভাবে করবো, শুরু যে কোনো কিছু শুরু করার সময় আমাদের মনের মধ্যে যে ধরো যাক তুই আমরা আন্ডার গ্রাজুয়েট পড়তে ঢুকলাম তখন মনের মধ্যে যে জিনিসটা আছে, এবার যতবার আমি লাইফে যত কিছুই শুরু করলাম তার মধ্যে কি সেটা থাকছে, আমি কিন্তু সেটা খোঁজার চেষ্টা করছি যে আমি যখন স্কুল পেরিয়ে কলেজে ঢুকলাম তখন আমার মধ্যে যে জিনিসটা ছিল যে চার্মটা ছিল ওই চার্মটাকে আমি বারবার রিপিট করতে চাইছি, ওই যে শুরু তার পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি মানে হচ্ছে এক্স্যাক্টলি তখন যেটা ছিল সেইটাকে রিপিট করা, এবং সেটা সবসময় ডিফারেন্ট দুটো ড্রপলেটস অফ ওয়াটার কি বেসিক্যালি একই জিনিস, রিপিটেশন অফ দ্য সেম থিং, ওইখানে গিয়ে আমি আটকে গেছি, মানে অ্যাকচুয়ালি এখান থেকে আরো ভালো বুঝতে পারলাম না, শুনলাম মানে দেলিউজ অ্যাকচুয়ালি পুরো ড্রপ পড়ছে, হ্যাঁ প্রথম লাইন কটা লিখেছেন আর কি যে দুটো ওয়াটার ড্রপলেটস আর কি, মানে এটা কি একই জিনিসের রিপিটেশন না এটা অ্যাকচুয়ালি সেম জিনিস, মানে মানে সেম জিনিস মানে রিজেম্বলস মানে একটা মানে কি বলবো আইডেন্টিক্যাল জিনিস আর কি, এরা রিপিটেশন না আইডেন্টিটি, এইখানেই আমি আর বুঝতে পারছি না জিনিসটা যে মানে অ্যাকচুয়ালি এখানে কোথায় মানে কন্ট্রাডিকশনটা আর কি, দুটো তো অ্যাকচুয়ালি সত্যি একই জিনিস, তাহলে তো রিপিটেশন আর রিজেম্বলেন্সটা এক জিনিস হয়ে গেল, টাইম টাইম রিপিটেশন মানে টাইম মানে টেম্পোরাল স্পেসে তুমি কথা বলছো, রিপিটেশন মানে টাইম, কিন্তু এখানে আবার গন্ডগোলটা হয়ে যাবে যে তুমি যদি আবার যদি ন্যাচারাল সায়েন্সে ফিরে আসো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্পেস অ্যান্ড টাইম তো এক জিনিস, বাবা ন্যাচারাল সায়েন্সের রেফারেন্স দিচ্ছিস কেন, ন্যাচারাল সায়েন্সের মেটাফিজাইজেশন সেটা আজ থেকে 200 বছর আগে বা 100 বছর 150 বছর আগে হ্যামিল্টনেরও আগে বন্ধ হয়ে গেছে, ওই কাজটা করা দরকার, তুই যদি করতে পারিস সেটা কর, লাগ্রাঞ্জি থেকে লাগ্রাঞ্জির সময় বন্ধ হয়ে গেছে, তুই লাগ্রাঞ্জি থেকে হ্যামিল্টন করছে একটা ড্রপ, ঠিক আছে যে ওটা মেটাফিজ ফিরে গেছে আমি পাঠাবো ইয়েগুলো লিঙ্কগুলো পাঠাবো, ঠিক আছে ওইটা আমরা মূলত ন্যাচারাল সায়েন্সের মেটাফিজাইজেশন এটা বন্ধ করে দিয়েছি, বন্ধ হয়ে গেছে আজ থেকে 150 বছর আগে ফিজিক্যালি, আবার তুই ফিজিক্যালি বলছিস তোকে মেটাফিজাইজ করতে হবে, মেটাফিজাইজ করে তোকে তার থেকে বলতে হবে, ঠিক আছে তা না হলে হবে না, এটা একটা চেষ্টা করেছিল অতটা খুব একটা করতে পারেনি, ওর ম্যাটার অ্যান্ড মেমোরি বলে একটা বই ছিল তাতে কিছুটা ইয়ে আছে, কিন্তু হ্যামিল্টন মানে ওটা লাগ্রাঞ্জির আগে পর্যন্ত লাগ্রাঞ্জি হয় যা তুই ভাব আসতে 200 বছর আগে, ঠিক আছে ওইখানেই শেষ, তারপর আর কিছু করা হয় ওই কাজটা পেন্ডিং কাজ,